না মসজিদে, না মাদ্রাসায়, না ইসলাম প্রচারে, না দাওয়াতের কাজে। এক গরিব মৌলভী সাহেব, তার এক বিঘা জমি ছিল না, এই কোরআন খানি করে করে আমার এলাকায় 50 বিঘা জমির মালিক। আমি আজকে থেকে 25 বছর আগে তাকে দেখেছি, আর ওর ইতিহাস জানি, কথা বুঝতে পারছি। আর সব আল্লাহর হস্তে দান করো, সব আল্লাহর হস্তে দান করো। তো এই জান্নাতে নিয়ে যাওয়া কোন মানুষের হাতে নেই, কার কাছে? এন্ডা রব্বেকা, আল্লাহ বলছেন ওয়াল আখিরাত, পরকাল, পরকালের জান্নাত, এন্ডা রব্বেকা, হে নবী তোমার রবের নিকট রয়েছে। লিল মুত্তাকিন, কার জন্য আখিরাত, কার জন্য জান্নাত? লিল মুত্তাকিন, আল্লাহ ভীরুদের জন্য, পাপ মুক্তদের জন্য, যারা গুনাহ থেকে বাঁচার মতো মন মানসিকতা রাখে, গুনাহ থেকে বাঁচবো আকাঙ্ক্ষা আছে, বাঁচার চেষ্টা আছে, আর বাঁচার কোন চেষ্টাই নেই, হারামে ডুবে আছেন, ফরজ ছাড়ছেন, নাজায়েজ করছেন, হারাম খাচ্ছেন, আর বাস জন্মসূত্রে মুসলিম জান্নাত পেয়ে যাবেন না। আল্লাহর কাছে আখিরাত রয়েছে মুত্তাকিনদের জন্য। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করীন। যেই ব্যক্তি রহমান দয়াবানের স্মরণ থেকে রাতকানা হয়ে যায়, আশুন আইন শিন ওয়াও, এই আশুন মানে হয় রাতকানা হয়ে যাওয়া, এই জন্য রাতকানা ব্যক্তিকে আশা বলে। এক কবি ছিল জাহিলিয়াতের যুগে, যার উপাধি ছিল আশা, রাতকানা, রাত্রে দেখত না, বা দৃষ্টি দুর্বল থাকলে আশা বলে, আর রাতকানা লোককে যে রাতে দেখে না, অনেক লোক শুনেছেন না, বিশেষ করে বাচ্চাদের এই রোগ হয়ে থাকে, অনেক বাচ্চাদের এরকম রোগ হয়ে যায় যে রাত্রে দেখে না। তো আইন শিন ওয়াও মানে হয় রাতকানা হওয়া, আশা এক কবি ছিল। আল্লাহ বলছেন ওখান থেকে যে ব্যক্তি রাতকানার মতো হয়ে যায়, মানে যে দেখবে না, ভাব অর্থ হচ্ছে যে ব্যক্তি রহমানের স্মরণ থেকে, আল্লাহ পাকের জিকির থেকে, আর আল্লাহ পাক কোরআনে কারীমকে জিকির বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল্লাকা, এই পরে আয়াত আসছে, ইন্না নাহনু নাযযালনা যিকরা, নিশ্চয় আমি জিকির নাযিল করেছি, বুঝতে পেরেছেন? হাযা যিকরুন মুবারাক, বরকতময় জিকির হচ্ছে এই কোরআনে কারীম, আল্লাহ পাক বলেছেন, আল্লাহ পাক উপদেশ নাজিল করেছে, জিকির মানে উপদেশ, আর এই উপদেশ নাজিল করেছেন কোরআনে কারীম, ওয়াহী হচ্ছে উপদেশ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই উপদেশ। তো যেই ব্যক্তি রহমানের উপদেশ থেকে, মানে ওয়াহীর বিধান থেকে, কোরআন থেকে এবং সহি সুন্নাত থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিমুখ হয়ে যাবে, মুখ ফিরিয়ে নেবে, রাতকানা হয়ে যাওয়া মানে মুখ ফিরিয়ে নাও, দেখে না, অথবা দৃষ্টির দুর্বল হয়ে যাওয়া, এই অর্থ হয়, অর্থাৎ দেখে না যে ব্যক্তি, আল্লাহ তখন কি করেন, যে ব্যক্তি আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে, নুকাইয়িদ লাহু শাইতানান, আল্লাহ পাক তার জন্য নিয়োজিত করে দেন এক শয়তানকে, বিশেষ করে স্পেশাল তার সাথে শয়তান লাগিয়ে দেন, জিন শয়তান, নিজে যখন মানুষ শয়তান হয়ে গেল তখন তার সাথে আল্লাহ একটা জিন শয়তান লাগিয়ে দেন, ফাহুয়া লাহু করীন, সুতরাং ওই জিন শয়তান তার সর্বদার সঙ্গী হয়ে যায়, সবসময়ের সঙ্গী, রাত দিন সকাল বিকাল ঘুমে জেগে যখন বাড়িতে ঘরে বাইরে যেখানে থাকে, ওই শয়তান সব সময়ের সঙ্গী হয়ে যায়, আর সব সময় খারাপ কাজের জন্য পরিচিত করতে থাকে, অন্যায় কাজের জন্য তাকে উদ্বুদ্ধ করতে থাকে, পাপের জন্য থাকে, পাপের কাজে লাগাতে থাকে, মনে শুধু অশ্বাসা কুমন্ত্রণ দিতে থাকে, আর সীমা লঙ্ঘন বাড়াবাড়ি, ফরজ আদায় করতে হবে না, ওয়াজিব আদায় করতে হবে না, ইসলাম আবার কি জিনিস, এগুলো মৌলবাদীদের কথা, এই সবগুলি কথা ওই যে শয়তান তার সঙ্গী বানিয়ে দেওয়া হয়েছে, সেই পরামর্শ দিচ্ছে, শিরিক কুফরি করুক কেউ, তা ওই শয়তান তার সাথে নিযুক্ত, আল্লাহ পাকের বিধান থেকে, আল্লাহ পাকের বিধান তৌহিদ, আল্লাহর একত্ব, সুতরাং যেই ব্যক্তি কবর মাজার ধরবে শয়তান আল্লাহ নিযুক্ত করে তার সাথে, আল্লাহ পাকের বিধান হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, তরিকা মোতাবেক জীবনযাপন করতে, যারা নতুন নতুন তরিকা তরিকতের নামে আবিষ্কার করবে তাদের সাথে আল্লাহ শয়তান নিযুক্ত করে দেবেন, যারা আল্লাহ পাকের ফরজ আদব ছেড়ে দিবে, হারাম কাজ করবে তাদের সাথে আল্লাহ শয়তান নিযুক্ত করে দেবেন, যারা পাপে ডুবে থাকবে এবং তওবা করবে না, সংশোধন করবে না, তখন আল্লাহ পাক তাদের সাথে শয়তান নিযুক্ত করে দেবেন, এই আয়াত মনে রাখবেন। যেই ব্যক্তি আল্লাহ পাকের বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, তার সাথে আমি শয়তান নিয়োজিত করে দেব, ফাহুয়া লাহু করীন, সুতরাং সে তার ঘনিষ্ঠ বন্ধু বা ঘনিষ্ঠ সাথী হয়ে যাবে। আর এই করীন সম্পর্কে আল্লাহ সূরা কাফের তাফসীরে গত বছর এই তাফসীর করেছি, কালা করীনহু রব্বানা মা আতগাইতু, কিয়ামতের দিনে ওই করীনের দোষ দিবে, ওই ঘনিষ্ঠ বন্ধু যে শয়তান, তার উপর দোষ চাপাবে এই মানুষ শয়তান, বলবে যে আল্লাহ আমি কি জানতাম, এই তো আমাকে গোমরা করেছে, তখন ওই করীন ওই শয়তান বন্ধু বলবে, তালা করিনহু রব্বানা, হে রব, হে আল্লাহ, মা আতগাইতু, একে জবরদস্তি গুমরা করিনি, বলতে পারবে যে কোন জবরদস্তি মসজিদের গেট থেকে তাকে টেনে নিয়ে গেছিলাম না বাইরে এসে নিজে থেকে স্বাধীনভাবে বসেছিল? বলতে পারবে যে কখনো তাকে ঘুমের অবস্থায় বুকের উপর চড়ে আমি চেপে ধরেছিলাম যে তোকে নামাজে যেতে দেবো না, তার হাত ধরে টেনে তাকে জেনা আর ওই মদের কাছে নিয়ে গেছিলাম, তাকে জবরদস্তি করে ট্রেনে কবর মাজারে নিয়ে গিয়ে সেজদা করিয়েছিলাম, খাসি মরক জবাই করিয়েছিলাম না স্বাধীনভাবে সে গিয়েছিল বাস ট্রেনে চেপে? রব্বানা মা আতগাইতু, আল্লাহ আমি গোমরা করিনি, ওয়ালাকিন কানা ফি দালালিম মুবিন বা ওয়ালাকিন কানা ফি দালালিম বাহিদ, সে অনেক দূরের গোমরাহিতে গোমরা হয়ে চলে গেছিল। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন, ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, আর এইসব লোকেরা ওই জিন শয়তান আর এই মানুষ শয়তান, এরা মানুষকে সঠিক রাস্তা থেকে, সাবিল মানে আল্লাহর রাস্তা থেকে, সঠিক রাস্তা থেকে বাধা দান করে বা সঠিক রাস্তায় চলতে বাধা দান করে। সাদ্দা শুদ্ধ মানে বাধা সৃষ্টি করা। ওয়াহসাবুনা, আর তারা মনে করে, তাদের ধারণা যে আন্না মুহতাদুন, তারাই ঠিক করছে, তারাই ভালো কাজ করছে। যারা শিরিক করছে তারা মনে করছে যে আমরাই তো আসল ধর্মে আছি, আর এরা তো সব আহাবি লাহাবি, সব আমরাই ঠিক, আমরাই সুন্নি। সন্নি মানে কবর পূজা, যত কবর মাজার পূজা করবে তত বড় সন্নি হবে, বেরুলিবিরা নিজেদেরকে সন্নি বলে, তাই না? যারা এই মিলাদের জন্মবার্ষিকীর বিদাত করবে তা বলে আমরা তো আসল আশেকে রসুল, আমরাই তো নবীকে ভালোবাসি। হ্যাঁ দেখলেন না, ওই হাসাবো না, তাদের ধারণা জান্ন মহম্মদ তারাই তো হেদায়তের পথে, বাকিগুলি সব গোমরা। এইরকমই যারা ইসলামের শত্রু, অন্য রকমের শত্রু, যারা ইসলাম কি বলে, ইসলাম আবার এই যুগে ইসলাম কি করে চলবে, চোদ্দশো বছর আগের পুরনো জিনিস, এরা মৌলবাদী, এরা সেই যুগের লোক, এরা যুগের সাথে তাল মিলিয়ে চলতে জানে না, এরা মৌলবাদী, এরা মনে করে যে আমরাই উন্নত, আমরাই অ্যাডভান্স, আমরা দিন দুনিয়া দুটোই বুঝি, এরা কিছু বুঝে না, আমরা যুক্তি তর্ক বুঝি, এরা কিছু বুঝে না, মোল্লার দর মসজিদ কিছু বুঝে না, এরা মনে করে যে তারাই সে ঠিক পথে আছে। হাত্তা ইযা জাআনা, আল্লাহ বলছেন যখন আমার কাছে এই পাপীগুলো আসবে, মুশরিক আসবে, বিদাতি আসবে, হারাম কাজ করেছে, ফরজ ছেড়েছে পাপিষ্ঠরা আসবে, যারা ইসলামের বিরুদ্ধে লিখে বলে তারা আসবে। হাত্তা ইযা জাআনা কালা, আর এসে যখন দেখবে যে জাহান্নাম সামনে অপেক্ষায় আছে, তখন বলে ইয়া লাইতা বাইনি ওয়া বাইনাকা বুদাল মাশরিকাইন ফাবিসাল করিন, তখন ওই করিন তার ঘনিষ্ঠ যে জিন বন্ধু ওকেও দেখতে পাবে, ওকে দেখিয়ে বুঝতে পারবে যে এই জিন বন্ধুটি আমাকে গোমরা করেছে, দরিয়াতে এই শয়তান বন্ধুটি আমাকে কুমন্ত্রণা দিয়েছে, অসৎ পরামর্শ দিয়েছে, মনে এইসব কথা দিয়েছে, আর এই পাপে আমাকে উদ্বুদ্ধ করেছে। তখন আকাঙ্ক্ষা করবে যে হাই রে, তুই কেন আমার কাছে এসেছিলে, যে ইয়া লাইতা, হাই ইয়া লাইতা মানে হাই আফসুস, বাইনি ওয়া বাইনাকা আমার মাঝে, আর হে ওই ঘনিষ্ঠ দুনিয়ার বন্ধু শয়তান জিন, তোমার মাঝে বোদাল মাশরিকাইন, পূর্ব পশ্চিমের দূরত্ব যদি থাকতো, আমি পূর্বে থাকতাম আর তুমি পশ্চিমে থাকতে, বা আমি পশ্চিমে থাকতাম আর তুমি যদি পূর্বে থাকতে, এইরকম দূরে থাকতে পারতাম তোমার থেকে তো কতই না ভালো হইত। ফাবিসাল কারিন, তুমি খুব খারাপ জঘন্য সাথী ছিলে গো, কিয়ামতের মাঠে তখন বুঝে আসবে, ফাবিসাল কারিন তুমি খুব জঘন্য সাথী ছিলে, অসৎ পরামর্শ দিয়েছ, পাপ করিয়েছ আমাকে। আল্লাহ বলছেন এখন বলি কাজ হবে, ওয়ালাম ইয়ালাই ইয়ানফাকুম আলইয়াম, আজকে এই হাই আফসোস করা তোমাদের কোনো কাজে আসবে না, তোমাদের জন্য লাভবান হবে না, লাভজনক হবে না। ইজলামতুম, কারণ তোমরা জুলম অত্যাচার করে এসেছো, শিরক সবচেয়ে বড় জুলম করে এসেছো, মানুষের উপর জুলম করে এসেছো, গুনাহার কাজ করেছো, ফরজ ওয়াজিব ছেড়েছো, জুলম করেছো, নামাজ ছেড়েছো, জুলম করেছো, হারাম খেয়েছো, হারাম দেখেছো, হারাম শুনেছো, জুলম করেছো। জুলম হচ্ছে তিন প্রকার, এর আগে অনেকবারই বলেছি, তাই না? শিরক জুলম, আর জুলম হচ্ছে জুলমুল ইবাদ, মানুষের মানুষের উপর জুলম করা, সৃষ্টির সৃষ্টির উপর জুলম করা, আর তৃতীয় জুলম হচ্ছে আল্লাহ পাকের বিরুদ্ধাচরণ করা, ফরজ ওয়াজিব আদায় না করা বা ঘাটতি করা, আর হারাম নাজায়েজ কাজ করা, এই হচ্ছে তিন রকমের জুলম। আল্লাহ ফাকরম কোরআনের ভাষায় তিন শ্রেণীর মানুষকেই জালেম বলেছেন। আল্লাহ পাক বলছেন যে যে তোমরা যেহেতু দুনিয়াতে জুলম করে এসেছো, সুতরাং তোমাদের আজকে হাই আফসুস কোনো কাজে আসবে না। আন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, আর তোমরা এখানে আযাবে ভাগ নেবে সকলে, আযাবে তোমরা শরীক থাকবে সমানভাবে, এই জিন শয়তানও জাহান্নামে যাবে আর তুমি শয়তানও জাহান্নামে যাবে। ইন্নাকুম ফিল আযাবে মুশতারিকুন, আফা আনতা তুসমিউ সুম্মা আও তাহদিল উমিয়া ওমান কানাফি দলালি মবিন। আল্লাহ ফাকর রব্বুল্লাহ বলছেন, হে নবী, তুমি কি কোন বধিরকে শোনাতে পারবে? সোম আসামের বহবচ, আসাম মানে বহিরা লোক, যে কানে শুনে না, বহিরা বলেন না আপনারা বধির। তো হে নবী, তুমি কি কোন বধির লোক যে কানে শুনে না তাকে শোনাতে পারবে? তো যেমন যে লোক কানে শুনে না তাকে শোনাতে পারবে না, সেই রকমই ওই গুমরাহ ব্যক্তি পথপ্রস্ত যে কানকে বন্ধ করে নিয়েছে, ভালো কথা বললে শুনবেই না, সে যদি জানে যে এখানে ইসলামের কথা হবে কখনো শুনতে আসবে না, কিন্তু যদি জানে যে এখানে বৈশাখী মেলা হবে, সে করে একটি বাঙালি থাকতো না, সবই সাহায্য। যদি জানতো যে এখানে করে নাটক হবে, আর কিছু হবে, সিনেমা, সৌদি আরবের প্রথম সিনেমা হল, শুধু দাম্মামের বাঙালি না, সমস্ত বাঙালি এখানে ছুটি চলে আসবে, ঠিক না? সার্কাস, আর বলার কিছু নেই, ছুটি আসবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা বধির লোক, বধিরকে শোনাইতে পারবা? যে ভালো কথা শুনতে চায় না তাকে শোনাবে কি করে? শুনতে চায় না। বিদাতির লোক, না না না না না, ইসলামিক সেন্টারে যাবে না। কিছুদিন বিদাতিরা বললো যে ইসলামিক সেন্টারে যাবে না, এটা জামাত ইসলামীদের। এই ভুল যখন ভাঙালাম যে এটা জামাত ইসলাম, ওই দেশীয় জামাত ইসলামীদের না, এটা হচ্ছে কোরআন সুন্নাহর ইসলামিক সেন্টার। এটা যখন বুঝলাম তো বলছে না না না না, এটা ওয়াহাবিদের খবরদারি খেলা আসবে না। দেখছেন, বেশ কিছুদিন আগে, চোদ্দ বছর হচ্ছে আমার এখানে, প্রথম দিকে বিদাতিরা এই ইসলামিক সেন্টার থেকে দূরে রাখার জন্য জামাত ইসলামীদের সেন্টার জীবনে যেন, ওই যে দেশে জামাত ইসলামী আছে না, মওদুদী ওই দল খবরদার, কওমিরাও এরকম ভাবে সতর্ক করেছে, আর ওই বেরেলিরাও সতর্ক, খবরদার ইসলামিক সেন্টার যাবে না। যখন এই ভুল ভাঙল, যখন এই ভুল ভেঙে দেওয়া হলো যে না, এটা জামাত ইসলামীদের ওই মওদুদীর দলের সেন্টার না, এটা হচ্ছে কোরআন সুন্নাহর ইসলামিক সেন্টার, তখন বলছে না না না, এটা সৌদি আরবের ওয়াহাবি, এরা সব ওই পশ্চিমাদের দল, খবরদার যাবে না। কেন? হ্যাঁ, লা মাযহাবি, আরো কত কি, ইসলামের মজহাব হচ্ছে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম শুধু মজহাব। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি চার ভাগ করেন উম্মতকে, ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতাম, আরবা বলেছেন না, ওয়াহিদা কোরআনে আছে, ওয়াহিদা এই একটি উম্মত, ওয়ানা রব্বুকুম আর আমি তোমাদের রব, ফাবুদুন সবাই এক, একই রকম ইবাদত করো, সবাই সন্ধান করো যে ইবাদত কেমন করে করতে হবে, কোরআন হাদিসে সন্ধান করো, ঝামেলা শেষ হয়ে যাবে। আর এটাই ছিল আইম্মা কেরামদের উদ্দেশ্য, উম্মতে মুসলমানদের ফাটল ধরানোর উদ্দেশ্য ছিল না। আল্লাহ পাক রহমান বলছেন, হে নবী, তুমি বধিরকে শোনাতে পারবে কি? আও তাহাদিল ওমিয়া, বা অন্ধকে রাস্তা দেখাতে পারবে? অন্ধ তাকে রাস্তা দেখাতে পারবে? ওই রকমই যেই ব্যক্তি ধর্মান্ধ, দিনের ক্ষেত্রে অন্ধ, দিন মানবে না, তাওহীদ মানবে না, সুন্নাত মানবে না, বিদাত করবে, শিরিক করবে, অথবা ইসলাম মোতাবেক চলবে না, এই তিন রকমের অন্ধ, এই অন্ধকে কখনো রাস্তা দেখাতে পারবে না। ওমান কানাফি দলালি মুবিন, আর যারা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে তাদের কি আর রাস্তা দেখাতে পারবে? ও গুমরাহিকে বেছেই নিয়েছে। আল্লাহ পাক বলছেন, ফাইম্মা নাযহাবান্না বিকা ফাইন্না মিনহুম মুনতাকিমুন। হে নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ পাক সান্ত্বনা দিচ্ছেন, তোমাকে যদি আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে যাই, মানে উঠিয়ে নিই, দুনিয়া থেকে উঠিয়ে নিই মানে তোমার ইন্তেকাল হয়ে যায়, আর দেখা গেল যে এই জালেমদেরকে, জালেমরা এখনো মাথা উঠিয়ে আছে, মক্কার লোকের এখনো শক্তিশালী কাফেররা হয়ে আছে, ইসলাম কবুল করল না, আর তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, ফাইম মানে ঝাবান না বেকা, তোমাকে যদি দুনিয়া থেকে আমি নিয়ে চলে যাই মানে তোমার মত হয়ে যায়, ফাইন না মিনহুম তাদেরকে ছেড়ে দেবো নাকি, এরকম শিরকুফির উপর ছেড়ে দেবো, ফাইন না মিনহুম মুনতাকিমুন, এদের থেকে আমি অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব, কারণ এদের ওপর হুজ্জত কায়েম হয়ে গেছে, নবী এসে গেছে, তাদেরকে সতর্ক সাবধান করে দেওয়া হয়েছে, এ কথা বলার তাদের কাছে কোনো অবকাশ নেই যে আমরা জানতাম না আল্লাহ, আমাদেরকে জানানো হয়নি তাওহীদ কি, আল্লাহর একত্ব কি, আর শিরিক কি, আর আল্লাহর বিধান কি, এটা জানানো হয়নি, এই কথা বলার কোন অজুহাত নেই, তুমি যদি তাদের আগেও মারা যাও তবুও তাদেরকে ছাড়বো না আমি, আল্লাহ পাক বলছেন, কিন্তু সেটা হয়নি। আলহামদুলিল্লাহ মক্কা বিজয় হইল, মক্কা বিজয় হওয়ার দুই বছর পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি দুনিয়া থেকে বিদায় হইলেন। আও নুরিয়ান্নাকা আল্লাযী ওয়াদনাহুম, অথবা তোমাকে যদি দেখিয়ে দিই হে নবী যেই ওয়াদা আমি করেছি, ওয়াদা কি করেছি, যে ইন্না লানানসুর রাসূলানা, আমি আমার রসুলদেরকে সাহায্য করব, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান নিয়ে আসবে তাদেরকে সাহায্য করব, আমি সাহায্য করে মক্কা বিজয় করে দেখিয়ে দিলাম, যদি এটা দেখিয়ে দিই, আল্লাহ দেখিয়েছেন, ফাইন্না আলাইহি মুক্তাদিরুন, তাহলে জেনে রাখো যে তাদের ওপর আমি এসব করতে সক্ষম, আমাকে কেউ বাধা দিতে পারবে না, আমি যেটা ইচ্ছা সেটাই করব, আমি করতে পারি, আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন। সুতরাং হে নবী তোমার কাজ তুমি করো, ফাস্তামসিক বিল্লাজি ওহিয়া ইলাইক, তুমি মজবুত করে ধারণ করো, ইস্তামসিক, ইস্তামসিক মানে মজবুত করে ধারণ করা, তামাসাকার ইস্তামসাকায় দুটোর মানে মজবুত করে আঁকড়ে ধরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিসে রয়েছে, তারাক তৌফিকুম আমরাইন, তোমাদের মাঝে আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, লান্তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, অতদিন পথভ্রষ্ট হবে না কখনো যতদিন তোমরা মা তামাসাকতুম মজবুত করে ধারণ করে থাকবে, আঁকড়ে ধরে থাকবে। তামাসাকা আর ইস্তামসাকা, মিম সিন কাফের ধাতু, তামাসাকা বাবে তাফাউল অথবা ইস্তামসাকাই হোক, দুটোর মানে হচ্ছে মজবুত করে ধরা। হে নবী সুতরাং তুমি মজবুত করে ধরো, বিল্লাজি ওই বিধানকে, ওহিয়া এলে যা তোমার কাছে ওহি করা হয়েছে, তাহলে ওহির বিধানকে, কোরআন এবং হাদিসকে মজবুত করে ধরতে হবে, আল্লাহ পাকের আয়াত বলছে। আর নবী করিম সাল্লামের হাদিস, এই দুটো জিনিসকে মজবুত করে ধরে থাকলে কখনো গুমরা হবে না, তা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন করিম, ও সন্ন্যতি, এবং আমার সন্নত মানে নবীর হাদিস। সুতরাং মিলাদ যদি খুঁজতে হয় কোরআনে করিমে খুঁজতে হবে, আর না হয় নবী করিম সাল্লামের হাদিসে খুঁজতে হবে। যখন নবীর হাদিসও নেই আর কোরআনেও নেই, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার সাহাবায়ে কেরামদের পরে, তাবেইনদের পরে, তাবা তাবেইনের পরে, 500-600-700 বছর পরে, শিয়ারা শুরু করলো পঞ্চম শতাব্দীতে, আর সুন্নি বিদাতিরা ইরাকে শুরু করলো সপ্তম শতাব্দীতে, সেটার নাম ইসলাম হয়ে গেল। এতটুকু বুঝার তৌফিক হয় না মুসলিম উম্মার বিদাতি মিলাদীদেরকে, আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করে। আল্লাহ বলছেন হে নবী তুমি মজবুত করে ধারণ করো ওই বিধান যা তোমার কাছে ওহি করা হয়েছে। মিলাদ ওহি নয়, মিলাদ হচ্ছে খ্রিস্টানদের কাছ থেকে নেওয়া। মিশরে খ্রিস্টানরা ছিল, এখনো আছে, তার আগে যখন 25শে ডিসেম্বরের যখন ক্রিসমাস করতে দেখলো বড়দিন ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, হারে ওরা ঈসা আলাইহিস সালামের জন্মদিবস পালন করে 25শে ডিসেম্বর, আমরা 12 রবিউল আউয়াল নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস পালন করব, কোথা থেকে নিল? ওহি থেকে। ওহি থেকে নয়, নাসারাদের খ্রিস্টানদের কাছ থেকে নিল। আর ধুমধাম আমাদের দেশে শুরু হতে যাচ্ছে আজকে 11 রবিউল আউয়াল, তারপরে এই ধুমধাম শুরু হতে যাচ্ছে, যাতে হবে এই বিদাতি ছুটি আর এই বিদাতি অনুষ্ঠান আর বিদাতি ঈদ। আল্লাহ বলছে ইন্নাকা আলা সিরাতি মুস্তাকিম, নিশ্চয়ই তুমি সঠিক পথের উপর রয়েছো, সোজা পথের উপর, সিরাতি মুস্তাকিম। তাহলে সিরাতি মুস্তাকিম হচ্ছে ওহিকে মজবুত করে ধরা, ওহির বিধানকে মজবুত করে ধরে হচ্ছে সিরাতি মুস্তাকিম। আল্লাহ বলছেন ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন, হে নবী নিশ্চয়ই এই কোরআন তোমার জন্য উপদেশ স্বরূপ। আল্লাহ কোরআনকে এখানে কি বললেন? যিকরুন লাকা, প্রথম তোমার জন্য উপদেশ। আমি আল কোরআন প্রথম তোমার জন্য নাজিল করেছি। দেখছেন আল্লাহ পাক প্রথম শুরু করছেন কাকে দিয়ে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে, যে এটা থেকে প্রথম তুমি উপদেশ নেবে, নিজের সংশোধন নিজে করবে, তোমার জন্য আমি নাজিল করি। লাকা এক বচন দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালে কওমিকা, আর দুই নম্বরে তোমার জাতির জন্য, যাদের ভাষায় কোরআন করিম নাজিল করেছি, আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, তাদেরকে সম্বোধন, তারপরে মক্কার লোকদেরকে, তোমার জাতিকে, মক্কার আশেপাশের লোক যারা আরবি ভাষী তাদেরকে, তারপরে তখন সারা বিশ্বের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়া আইয়ুহান নাস, হে নবী বলে দাও, বল বলে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল হয়ে এসেছি আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক আরো বলেন কোরআনে কারীমে, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতান লিন-নাস, হে নবী তোমাকে আমি রাসূল করে পাঠিয়েছি কাফাতান লিন-নাস, সমস্ত মানুষের জন্য। এই আয়াতগুলি, এরকম বেশ কিছু আরো আয়াত আছে, স্পষ্ট করে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, কিন্তু প্রথম সম্বোধন আল্লাহ বলছেন লাযিকরুল্লাকা, তোমার জন্য উপদেশ, আগে তুমি উপদেশ নাও। ওয়ালে কওমিকা, তোমার জাতির জন্য, নিজ জাতিকে উপদেশ দাও। ওয়াসাওফা তুসআলুন, আর মনে রাখো যে শীঘ্রই তোমাদেরকে আল কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কোরআনের সাথে কি আচরণ করেছিলে, প্রথম কোরআনের প্রতি ইমান নিয়েছিলে, বিশ্বাস করেছিলে না করনি, কোরআনের শিক্ষা নিয়েছিলে না শিখনি, কোরআন পড়তে শিখেছিলে না শিখনি, কোরআনের অর্থ বুঝেছিলে না বুঝনি, কোরআনের সঠিক ব্যাখ্যা করেছিলে না অপব্যাখ্যা করেছিলে, বিদাতীদেরকে জিজ্ঞেস করা হবে যারা কোরআন অপব্যাখ্যা করে থাকে, কোরআনের প্রতি আমল করেছিলে না করনি জিজ্ঞাসা করা হবে, কোরআনের প্রতি আমল করেছিল ভালো, কোরআনের প্রচার করেছিল না করনি, অন্য জাতি পর্যন্ত পৌঁছেছিল না পৌঁছাওনি, যারা কোরআনের সঠিক জ্ঞান রাখে না তাদেরকে শিক্ষা দিয়েছিলে, তাদের মাঝে তার দাওয়াত দিয়েছিল না দাওনি, আল্লাহ পাক জিজ্ঞাসা, ওয়াসাওফা তুসআলুন, কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না, কোরআন দিয়ে শুধু তাবিজ বানিয়েছিলে, কোরআন দিয়ে শুধু ঝাড়ফুঁক দম করেছিলে, কোরআন দিয়ে শুধু শরীরের রোগ ভালো করেছিলে, কোরআন দিয়ে রুহের রোগ ভালো করার চেষ্টা করনি। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের সাথে যে দুর্ব্যবহার মুসলিম উম্মার লোকেরা করেছে, এই দুর্ব্যবহার কোন দুনিয়ার কিতাবের সাথে করা হয়নি। সেটা হচ্ছে মন্ত্রের মতো কোরআন পাঠ করা। দুনিয়ার একটা নোটিশ পর্যন্ত, কোম্পানির নোটিশ, আরবি ভাষায় সরকারি নোটিশ গুলো লাগে, যারা সরকারি ধরেন হাসপাতালে চাকরি করে তাদের আরবি নোটিশ লাগে। আরবিতে নোটিশ লাগলে ডাক্তার ইংলিশ পড়ে এসছে, উর্দু হিন্দি পড়ে এসছে, বাংলা বাঙালি ডাক্তার এক অক্ষর আরবি জানে না, তারপরও কারো কাছ থেকে কারো মাধ্যমে জেনে না যে এই নোটিশটাতে কি লেখা আছে, বিজ্ঞপ্তি কি নোটিশ যে, কারণ এটা আমাদের জন্য, এটা নোটিশ যেহেতু হাসপাতালের পক্ষ থেকে, সুতরাং আমাদের জন্য জানতে হবে। জি, আপনার কোম্পানিতে নোটিশ লেগেছে ইংরেজিতে, আপনি এক অক্ষর ইংরেজি জানেন না, ক্লাস ফাইভ পড়া মানুষ, বাংলা বুঝেন ইংলিশ বুঝেন না, তারপর জিজ্ঞাসা করছেন সাথী সঙ্গীদের যে ভাই এতে কি লেখা আছে গো, আমি তো বেশি বুঝি না, কি নোটিশ আছে, একটা ছোট্ট পাতাও শুধু পড়ে রেখে দেন না, পকেটে পকেটে একটা করে নোটিশ দেওয়া হয়। ধরেন অনেক সময় আপনার ভুলের কারণে সতর্ক করা হয়, আরবি নোটিশ দিয়ে বা ইংলিশ নোটিশ দিয়ে, তোমাকে নোটিশ দেওয়া হলো সাবধান, এরপরে কিন্তু তোমাকে এক্সিট লাগিয়ে দেওয়া হবে। ওটাকে মন্ত্রের মতো রেখে দেন না, পকেটে ঢুকিয়ে রেখে দেন না, এখানে সেখানে কন্ট্যাক্ট ফর্ম, আমাদের এখানে কিছুদিন আগে কন্ট্যাক্ট ফর্ম আসলো, আমাদের এখানে যারা ওই ক্লিন ক্লিন নিচের দিকে আছে আরবি বুঝে না, তারা সবাই নিয়ে আমাদের কাছে ভিড় ফাড়, এতে কি লিখেছে, এতে কি লিখেছে, এক একটা লাইন ওদেরকে বুঝিয়ে দিতে হবে কন্ট্যাক্ট ফর্মে কি লেখা আছে, আমি কি পাবো, কি দিতে হবে, কি করতে হবে, আমার দায়িত্ব কি। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে নোটিশ, আসমানি সিলেবাস, মাশা আল্লাহ, এক দল তো তিলাওয়াতও শিখল না, আক্ষরিক জ্ঞানও নেই, পড়তেও পারে না, বাংলায় হুজুর বাংলায় কি কোরআন আছে, বাংলায় কি দোয়া আছে, সুরা আছে, পাঁচটা সুরা মুখস্থ করবে তো বাংলায় উচ্চারণ চায়, বুঝলেন? এই হলো কোরআনের হক আদায় করা। তারপরে কিছু লোকেরা যদি কোরআন পড়তেও পারে দেখে দেখে, বাস অতটুকু অর্থ বুঝেন না, নোটিশ পড়া, এরকম লোক আছে, আমি ইংলিশটা পড়তে পারি, বুঝলাম না, কাজ হয়ে গেছে কোম্পানির, আমি নোটিশ পড়ে ফেলেছি, আছে এরকম লোক পাগল, কেউ দুনিয়াতে কোনো পাগল নেই, কিন্তু মুসলিম পাগল আছে, তেলাওয়াত করে আর অক্ষরে এক নাকি দশ নাকি, অক্ষরে দশ নাকি, অক্ষরে দেশ নাকি, আর যা লেখাল কিতাব লড়াই বাফি মানেই বুঝলো না, ইন্না শিরকা লাযুলমুন আযীম মানেই বুঝলো না, ওমান আযাল্লু মিম্মা ইয়াদউ মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা অন্যের কাছে দোয়া করে, ইয়া গাউসুল আযম মাদদ বলে, ইয়া খাজা বাবা গরীব নওয়াজ উদ্ধার করো, বাবা গো শাহজালাল উদ্ধার করো, আমাকে পাস করা ইলেকশনে, এই বলা যে সবচেয়ে বড় গুমরাহি, এই আয়াতের অর্থই বুঝলো না। মন্ত্র নোটিশ, আল্লাহ পাকের নোটিশকে এই মন্ত্রের মতো রেখে দিল, কত বড় দুর্ব্যবহার করলো কোরআনে কারীমের সাথে, দুনিয়ার ক্ষেত্রে তো কাজ করি না আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা ওয়া লিকাওমিকা, এই কোরআনে উপদেশ রয়েছে হে নবী তোমার জন্য আর তোমার জাতির জন্য, ওয়া সাওফা তুসআলুন, আর শীঘ্রই তোমাদের সকলকে কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া ইন্নাহু লাযিকরুন লাকা আরেকটি তাফসীর করা হয়েছে, যিকরুন মানে শারাফুন, সম্মান, আরবিতে ভাব অর্থ জিক্রুন মানে সারাফাই, আপনার অমুক জায়গায় আলোচনা চলছিল মানে আপনার সু আলোচনা সুনাম হচ্ছিল, এই অর্থে ব্যবহার হয়। তো লাযিকরুন লাকা মানে হে নবী এই কোরআন তোমার জন্য মান ইজ্জতের কারণ, সম্মানের কারণ, আল্লাহ পাক এই কোরআন দিয়ে তোমাকে সম্মানিত করেছেন আর কোরআন দিয়ে তোমার জাতি আরবদেরকে সম্মানিত করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, ওমর আমিরুল মুমিনিন, হ্যাঁ পারস্যের রাজা থত্থর করে কাঁপছে, রোম সাম্রাজ্যের রাজা শাসক তত্তর করে কাঁপছে ওমারের নাম শুনে, ওসমান আমিরুল মুমিনিন, আলী আমিরুল মুমিনিন, জি ওয়াইন্নাহু লাযিকরুল্লাকা, এতে তোমার জন্য সম্মান রয়েছে, তোমার জাতির জন্য যারা এই কোরআন সুন্নাকে গ্রহণ করবে তাদের জন্য এতে সম্মান রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন দিয়ে বহু জাতিকে সম্মানিত করেছেন। মোগলরা জঙ্গলি জাতি ছিল, বর্বর জাতি ছিল, জঙ্গলে বাস করা জাতি ছিল, কোন সভ্যতা জানত না, তাদেরকে আল্লাহ 700-800 বছর পর্যন্ত ভারতে রাজত্ব দিলেন এই কোরআনের কারণে, কোরআনের প্রতি ইমান নিয়ে আসার কারণে মুসলিম শাসন তারা চালাল মোগল আমল। ওয়াসাওফা তুসআলুন, আর তোমাদের সকলকে জিজ্ঞাসা করা হবে কোরআন করিম সম্পর্কে। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, ওয়াসআল মান আরসালনা মিন ক্বাবলিকা মিন রুসুলিনা, হে নবী তুমি জিজ্ঞাসা করো ওই সব নবীদেরকে যাদেরকে তোমার পূর্বে আমি রসুল করে পাঠিয়েছি, তাদেরকে জিজ্ঞাসা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে তোমার পূর্বে যেসব নবী রসুল পাঠিয়েছে তাদেরকে জিজ্ঞাসা করো। নবী কেমন করে জিজ্ঞেস করবেন, কেমন করে জিজ্ঞাসা করবেন, এটাকে দুই ভাগে মানে দুই ভাবে ব্যাখ্যা করা হয়েছে। একটা ব্যাখ্যা হচ্ছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাফসীর ইবনে কাসীরে উল্লেখ করা হয়েছে, এটা যখন মেরাজে গেলেন তখন নবীদের সাথে দেখা হলো, কেউ কেউ বলেছেন এরকম আল্লাহ বলছেন যে তুমি জিজ্ঞাসা করে দেখো, তোমার সাথে তো নবীদের মেরাজের রাস্তায় দেখা হচ্ছে, এদেরকে জিজ্ঞাসা করে দেখো। এই প্রশ্ন জিজ্ঞাসা, প্রশ্ন কি, প্রশ্ন বলা হয়নি তাই না? প্রশ্ন হচ্ছে আজআলনা মিনদুনির রহমানে আলিহাতান ইউবাদুন, আজআলনা মিনদুনির রহমান, আল্লাহ যিনি দয়াবান তার ছাড়া কি আর কোন দেব দেবী মাবুদ আছে, উপাস্য আছে, যাদের এবাদত কোন যুগে ধর্ম ছিল, আল্লাহ প্রদত্ত ধর্ম ছিল? আদামের যুগে আদামকে জিজ্ঞেস করো, নূহের যুগে জিজ্ঞাসা করো, ইব্রাহিমের যুগে জিজ্ঞাসা করো, মুসা ঈসার যুগে নবীদেরকে জিজ্ঞেস করো, ইউসুফ ইসহাক ইয়াকুব, যে কোনো নবীকে জিজ্ঞাসা করো, কোন যুগে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের পূজা করা, এর নাম কি আল্লাহ প্রদত্ত ধর্ম ছিল না তৌহিদ আল্লাহর ধর্ম? যুগে যুগে আল্লাহ পাকের এক তো তৌহিদ হচ্ছে আল্লাহ পাকের দিন, আল্লাহ পাকের ধর্ম। আর আরেক দল বলেছে যে না, এই কথা বাড়তি কথা যে মেরাজে জিজ্ঞাসা সফরে তুমি জিজ্ঞাসা করো, বরং জিজ্ঞাসা করো তাদেরকে, রসুলদেরকে, মানে তাদের কিতাবে খুঁজে দেখো, তারা দুনিয়া থেকে চলে গেছেন, তাদের কিতাব অবিকৃত কিতাব তাওরাতে দেখো কোথাও শিরকের কথা আছে, অবিকৃত ইঞ্জিল, ইঞ্জিলে কোথাও পুত্তলি করার কথা আছে, জবুরে আল্লাহ পাকের কিতাবে সোহফে ইব্রাহিম আর মুসা ওগুলোতে কোথাও আছে এই শিরকের কথা? কোথাও এই শিরকের নাম ধর্ম নাই। তাহলে শিরক হচ্ছে মানব রচিত ধর্ম, সে দেবদেবীর পূজার ধর্মই হোক আর কবর মাজার পূজা ধর্ম, এগুলো হচ্ছে মানব রচিত ধর্ম। কখনো আল্লাহ শিরককে কোন ধর্ম হিসাবে কোনো দিনে নাজিল করেননি, কখনো নাজিল করেননি মানব ইতিহাসে। তাদের কিতাবে দেখো এবং তাদের কিতাবের যারা সত্যিকার অনুসারী তাদেরকে জিজ্ঞাসা করে দেখো, আবদুল্লাহ বিন সালাম সত্যিকার অনুসারী তাওরাতের, তাকে জিজ্ঞাসা করে দেখো, ইসলাম কবুল করলো মদিনায়, তাকে জিজ্ঞাসা করে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে আচ্ছা তোমাদের ইহুদি ধর্মের আসল কিতাবে কি তাওহীদ ছাড়া শিরক আছে, আর কারো পূজা আছে, ওজাইরের পূজা আছে, ঈসা আলাইহিস সালামের পূজা আছে আল্লাহর পুত্র বলে, বা আর কোন কারো পূজা আছে? না। ওলিয়া উলিয়ার পূজা আছে? না নেই। আজআলনা মিন দুনির রহমানি আলিহাতান, আমি রহমান ছাড়া দয়াবান ছাড়া আর কোন আলেহা দেবদেবী বা উপাস্য করেছি কি যে ইবাদত যাদের ইবাদত করতে হবে? না, এটা কোন শরীয়তে কোন বিধানে ছিল না। ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ইলা ফিরআউন, আল্লাহ পাক এখানে বলছেন যে দেখো যেসব নবী পাঠিয়েছি আর যেসব নবীকে আমি তৌহিদ দিয়ে পাঠিয়েছি আল্লাহর একত্ব দিয়ে, তার একজন হচ্ছেন বড় রাসূল মুসা আলাইহিস সালাম। তার জীবন দেখো এত বাতিল এবং এত শক্তিশালী বাতিল শক্তি, সেই শক্তিশালী শক্তির সামনেও তিনি কোনো সমঝোতা করেননি, কম্প্রোমাইজে চলো এখানে কিছুদিন শিরিক করা চলবে, কিছুদিন চলবে কুফরি কথা, না, সেখানেও তাওহীদের কথা ঘোষণা করেছেন। আল্লাহ বলছেন নিঃসন্দেহে আমি প্রেরণ করেছি মুসা আলাইহিস সালামকে বি আয়াতেন, আমার নিদর্শন সমূহ দিয়ে, আমার নিদর্শন সমূহ মানে মুজিজা দিয়ে। মুসা আলাইহিস সালামকে কতটি মুজিজা দেওয়া হয়েছিল? নয়টি মুজিজার কথা আল্লাহ কোরআনে কারিমের আয়াতে উল্লেখ করেছেন, ওয়া কাদা আতাইনা মুসা তিসআ আয়াতিন বাইয়িনাত ইলা ফিরআউনা, কার কাছে পাঠিয়েছিলাম? ফিরাউন শাসকের কাছে, ওয়া মালাইহি তার অনুসারীদের কাছে, মালা তার মন্ত্রীবর্গ, তার সাথী সঙ্গী যারা, তাদের কাছে পাঠিয়েছি। ফাকালা, তিনি গিয়ে বলেছেন ইন্নি রাসূল রাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিন বিশ্ব জাহানের প্রতিপালকের পক্ষ থেকে দূত হয়ে এসেছি, রাসূল হয়ে এসেছি। ফালাম্মা জাআহুম বিআয়াতিনা, যখন মূসা আলাইহিস সালাম তাদের কাছে আমার নিদর্শন সমূহ নিয়ে গেল, এজাহুম মিনহা ইয়াযহাকুন, তখন এসব নিদর্শন দেখে তারা ঠাট্টা মজাক করা শুরু করলো, হাসাহাসি শুরু করলো, ইয়াযহাকুন যায়কা যায়কা মানে হাসা, হাসাহাসি শুরু করলো, ঠাট্টা মজাক শুরু করা, দেখো দেখো মূসা আমাদের বাড়িতে লালিত পালিত হইল, আর কি পাগলের মতো কথা বলতে এসছে, দেখো না। প্রথম দিকে যে কোনো দাওয়াতের সাথে খুব হালকা মনে করা হয় যে কি করে নিবে, তখন তাকে নিয়ে ঠাট্টা মজাক করা হয়, এটা হচ্ছে দুনিয়ার বাতিলপন্থীদের রীতিনীতি। প্রথম ঠাট্টা মজাক করে হেউ প্রতিপন্ন করে উড়িয়ে দিতে চায়, কিছুদিন পরে দেখলো যে না রে এর তো দল বাড়তেই আছে রে, আর এর দল বাড়তেই আছে, তখন ঠাট্টা মজাক করে আর কাজ হল না, তখন কি করে? তখন ধমক দেয়, ধমক দেয়, মারধর করে, জুলম অত্যাচার করে, শাসন করে, ধমক দিয়েও হলো না, মারপিট করেও ছাড়তে চায় না। যদি এরা দুর্বল হইতো তাহলে মারধরের ভয়ে, জুলম অত্যাচারের ভয়ে ছেড়ে দিত, এত জুলম অত্যাচার করলাম, মারলাম, তারপরেও আরে বেলাল, আম্মার, সোহাইব, এরা ছাড়তে চায় না, তাহলে কি করতে হবে? প্রলোভন দিতে হবে। প্রলোভন কি চাস তোরা? নেতা হতে চাস? ঠিক আছে, তোদের মোহাম্মদকে বাদশাহ বানিয়ে দিচ্ছি, কি আর কি ভালো ভালো নারী চাস তাও দিচ্ছি, এসব করেছে না করেনি? প্রতিযুগে বাতিল পন্থীরা এরকম করার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তারা প্রথম ঠাট্টা মজাক করা শুরু করলো, ওমা নুরিহিম মিন আয়াতিন হিল ইল্লাহি আকবার মিন উখতিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন নয়টি নিদর্শন মুজিজা দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে, প্রথম মুজিজা পাঠাইলেন সেটা দেখে ঠাট্টা মজা করলো, আল্লাহ দ্বিতীয় মুজিজা ওর চাইতে শক্তিশালী পাঠাইলেন, দ্বিতীয়টা মানল না, তৃতীয় আরো শক্তিশালী পাঠাইলেন, আরো বড় পাঠাইলেন, আরো বড় নয়টা পরপর। আগের মুজিজাগুলির চাইতে পরবর্তীতে যে মুজিজাগুলি এসছে সেগুলি আরো শক্তিশালী আর আরো মজবুত আল্লাহ পাক পাঠিয়েছেন। তাই বলছেন অমানুরিহিম মিন আয়াতিন, যে কোনো আমি নিদর্শন বা মুজিজা আমি তাদেরকে দেখিয়েছি, মানে মূসা আলাইহিস সালামের জাতি বা ওই ফেরাউনের অনুসারীদেরকে যে দেখিয়েছি, ইল্লাহি আকবার মিন উখতিহা, সেগুলি তার আগের গুলির চাইতে বড় হইত। উখত মানে বোন, তো এক মুজিজা আর এক মুজিজার যেন বোন, এভাবে আল্লাহ ব্যক্ত করেছেন। সাদৃশ্য অর্থে বোন শব্দটি উখত ব্যবহার হয়, যেমন আরবি গ্রামে বলা হয় ওয়া উখতে দাম্মা, ওয়া হচ্ছে দাম্মা পেশের বোন, অপেশ ও পড়তে ভালো লাগে, হ্যাঁ আলিফ উখতে ফাতা, আলিফের ওপর যদি জাবার থাকে পড়তে খুব ভালো লাগে, আলিফ জার আ সোজা, কিন্তু আলিফ পেশ ও একটু ভারী লাগছে, আলিফ জার এ আরো ভারী লাগছে, তাই না? তো সাদৃশ্যতার অর্থে উখতকে ব্যবহার করা হয়ে থাকে। তো যত আমি নিদর্শন বা মুজিজা পাঠিয়েছি পরবর্তীতে যেটা এসেছে সেটা আগেরটার চাইতে বড় এসেছে। ও আখাজনাহুম বিল আযাবি, তারা যখন মানতে রাজি হয়নি তখন তাদেরকে আমি আযাব শাস্তি দিয়ে পকড়াও করেছি, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা ফিরে আসে, যাতে করে তারা ফিরে আসে। কিন্তু মূসা আলাইহিস সালাম যাদের জন্য এসব মুজিজা নিয়ে এসেছিলেন, এই কাফের বেদিনদের জন্য ফেরাউন এবং ফেরাউনের যে সাথী সঙ্গীরা, ফেরাউনের জাতিরা কিবতিরা, তারা কেউ ইমান নিয়ে আসতে চায়নি, অহংকার করেছে, বারবার স্বীকার করেছে কিন্তু তারা ইমান নিয়ে আসেনি। সময় আরেকটু আছে। ওয়াকালু, এবং তারা বলেছে, যখনই এই নিদর্শনগুলি আসত, দু একটি নিদর্শন বলেন তো দেখি, তাহলে আরো ভালো করে বুঝতে পারবেন। মূসা আলাইহিস সালামকে যেসব নিদর্শন মুজিজা দিয়ে পাঠিয়েছিলেন সেগুলির দু একটি বলেন দেখি, একটা একটা করে, হ্যাঁ লাঠি, হ্যাঁ রক্ত ব্যাং, জি তারা কেউ কোন, হ্যাঁ কি দুর্ভিক্ষ, তুফান ইত্যাদি, তো পঙ্গপাল, জারাদ পঙ্গপাল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উকুন পাঠালেন, উকুনে পরেশান হয়ে গেল, উকুন মাথা থেকে পা পর্যন্ত গায়ে বাড়ি ঘরে উকুনে ভর্তি, শরীর থেকে বয়ে খানাতে চলে যায়, খাবার খাবার খাচ্ছে, খাবারে উকুন ভর্তি হয়ে যাচ্ছে। তখন বলে যে তোবা করবো, আমরা স্বীকার করছি, ভুল স্বীকার করছি, মূসা এই আজাব এই বালা মুসিবত আমাদের উঠিয়ে না। আচ্ছা ওটা উঠল, তারপরে আবার বদমিশন, না না মানবো না, তোমার কথা মানবো না, দেখলো যে এখন তো চলে গেছে, অসুবিধা নাই, ভাবতে পারিনি যে ইচ্ছাতে বড় আসবে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেন ব্যাং ব্যাং, এত ব্যাং, শুয়ে থাকে বিছানায় ব্যাং, খাবার রান্না করে রাখে তরকারি কোস্ত পুরোটা জিন্দা ব্যাং ব্যাং, সব লাফাচ্ছে ব্যাং তরকারি থেকে, ভাত থেকে, ভাত নেই রুটি দেব, ব্যাং লাফাচ্ছে, খাবি কি, সুবহানাল্লাহ। এইরকম আল্লাহ পাক আজাব দেওয়া শুরু করলেন। তারপরে আল্লাহ রক্ত পাঠালেন, রক্ত তোবা করলো, আবার ছুটলো, আবার যখন ফিরে আসলেন আর তোমার কথা মানবো না, আল্লাহ পাকের রক্ত, খাবার রক্ত, যত কিছু আছে বাড়িতে সব রক্ত আর রক্ত, সুবহানাল্লাহ। এরকম বহু আজাব আল্লাহ পাঠালেন, নয়টি নিদর্শনের এগুলি হচ্ছে কিছু নিদর্শন। আল্লাহ বলছেন যখন এই আজাবগুলি আসলো, মানে এই মুজিজার আজাব, কালু তখন তারা বলতো ইয়া আইয়ুহাস সাহির, হে জাদুকর। মূসা আলাইহিস সালামকে তারা জাদুকর বলতো, জাদুকর বলতো দুই অর্থে হইতে পারে, একটা হচ্ছে ঠাট্টা মজাক করে, কিন্তু এখানে বাঘভঙ্গিমা মনে হচ্ছে ঠাট্টা মজাক করে নাই, কারণ রিকোয়েস্ট করছে, অনুরোধ যে আমাদের থেকে আজাব উঠিয়ে নাও, আর এই আজাব মূসা ছাড়া কে উঠাইতে পারবে না। ফেরাউনও বুঝতে পারছে, এই ফেরাউনের মন্ত্রীরাও বুঝতে পারছে, দেশবাসী মেসরের লোকেরাও বুঝতে পারছে, কাফেররা যে উঠাতে পারবে না। তাহলে এখানে শ্রদ্ধার সাথেই বলা হবে, বেয়াদবি করে বলা হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহির যে বলতো, জাদুকর বলতো, এটা বেয়াদবি করে, কিন্তু মূসা আলাইহিস সালামকে তারা যে সেই জামানে জাদুকর বলতো, এটা আদবের সাথে বলতো। যেমন আজকাল হুজুর মানে আদব করে বলছেন, তাই না, তাই না? তারপরে আরো কিছু শেখ বলছেন বা আর কিছু বলছেন, আদব করে বলছেন, তাহলে আদবের সাথে বলছেন। সেই জামান নাই যেমন আপনাদের জামানে হুজুর চলে এসছে, অথবা ওর চাইতে ভালো যে শেখ এসছে, সেই জামানাতে কোন বড় ব্যক্তিকে, কারণ ওই জামান নাই সবচেয়ে বেশি পারদর্শী ছিল লোকেরা জাদুতে, জাদুবিদ্যায়, এই জন্য যে কোনো পণ্ডিত ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে সাহের বলে, জাদুকর বলে আখ্যায়িত করা হইত। যেমন ইংরেজদের আমলে সার শব্দ আসল, সার সারের আরবি করছে সৈয়দি, হ্যাঁ তাই না, সৈয়দি সার, সার আর ম্যাডাম এসব শব্দ আসলো ইংরেজিতে। ওই রকমই মুসা আলি ইসলামের জামানাতে ফেরাউনের দরবারে সাহের বলাটা বড় শ্রদ্ধার শব্দ ছিল। তো মুসা আলি ইসলামকে যেন তারা শ্রদ্ধা করে বলতো, ইয়া আইয়ুহা সার, হে জাদুঘর, উদ ওলানা রব্বাক, তোমার রবের কাছে আমাদের জন্য দোয়া করো, বেমা আহেদা ইন্দাক, কারণ বেমা আহেদা ইন্দাক, তোমার নিকটে আল্লাহ পাকের প্রতিশ্রুতি রয়েছে যে তুমি দোয়া করলে তোমার দোয়া কবুল হবে। আমাদের দোয়া কবুল হবে না, তোমার দোয়া কবুল হবে। তাহলে বাতিল পন্থীরাও জানে যে ভালো মানুষের দোয়া কবুল হয়, তাই না, ভালো মানুষের দোয়া কবুল হয়। ইন্নানা লামুহতাদুন, আমরা হেদায়ত নিয়ে নেব, আমরা হেদায়ত পেয়ে যাব, আমরা সঠিক পথ নিয়ে নেব। ইন্নানা লামুহতাদুন, নিশ্চয়ই আমরা সঠিক পথ নিয়ে নেব, তোমার কথা গ্রহণ করে নেব। ফালাম্মা কাশাফনা আনহুমুল আযাব, আল্লাহ বলছে যখন তাদের থেকে আযাবকে আমি দূর করে দিলাম, এজাহুম ইয়ানকুসুন, তখন তারা চুক্তি ভঙ্গ করে ফেলত, যে ওয়াদা প্রতিশ্রুতি করেছে সেটা তারা ভঙ্গ করে ফেলত। নাকাসা ইয়ানকুস মানে চুক্তি ভঙ্গ করা। ওয়ানাদা ফিরআউন ফি কওমিহি, ফিরআউন একবার তার জাতিকে বলল, কালা বলল, ইয়া কওমে, হে আমার জাতি, বাদশা বক্তব্য করছে, বাদশার যেটাকে বলা হচ্ছে যে ভাষণ, হ্যাঁ সরকারি ভাষণ, এ সরকারি ভাষণ স্থানের ফেরাউনের, আলাইসালি আলাইসালি মুলকো মিশ্রা, এ মিশরের রাজত্ব কি আমার নয়, কার, মুসার, না আমার, বলতো আমাদের দেশের মানুষেরা জি বলে না, কত চিল্লে বলছে আজকালকার ওয়াজ মাহফিলে, ওই রকম চিল্লেই বলেছিল মিশরের কাফেররা, জি আলাইসালি মুলকো মিশ্রা, মিশরের রাজত্ব কি আমার নয়, তারা জিজ্ঞাসা যখন করলো ফেরাউন, তখন তারা বলেছিল হ্যাঁ আপনারই তো রাজত্ব, আর কার রাজত্ব, আপনি তো আমাদের বাদশাহ নাম দান। ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই যে নহরগুলি, নীলনদ, নীলনদ আমার বাড়ির নিচে দিয়ে পর্যন্ত এসছে, বাড়ির নিচে মানে সে নীলনদের উপরে বাড়ি করেনি, কিন্তু নদী থেকে ক্যানাল কাটিয়ে নিজের বাড়ির নিচে দিয়ে নহর জারি করেছিল রাজা বাদশাহরা, এটা করে যমুনা নদী থেকে মোগলদের যে দিওয়ানে খাস দিওয়ানে আম, যারা দেখেছেন দিল্লিতে যারা ভিজিটে গিয়েছেন, যেই জায়গাগুলিতে দরবারে বসতো আমি দেখে এসেছি, সেগুলি তো নহর ছিল, খলখল খলখল করে দরবার বসে আচার পানি যাচ্ছে, যমুনার নদী থেকে পানি বয়ে এপার থেকে ওপার যাচ্ছে দরবার দিয়ে, এগুলি মুসলিম শাসকরা ভোগ বিলাসের জন্য অনেকে করেছে, তো এই ফেরাউনও তাই করেছিল। ওয়াহাজিহিল আনহারু তাজরি মিন তাহতি, এই নহরগুলি নদীগুলি আমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে, আফালা তুবসিরুন, তোমরা কি দেখতে পাও না, তাহলে আমাকে মানতে হবে না মুসাকে মানতে হবে, বলো তো দেখি যুক্তি, যখন আমি রাজা আর আমি এত অভাব মুক্ত আর তোমাদেরকে সবকিছুই দিচ্ছি, তাহলে আমাকে মানতে হবে। আম আনা খায়রু মিন হাযাল্লাযী হুয়া মাহিন, বরং আম মানে এখানে বল, বরং বরং মনে রাখো যে আনা খায়রু মিন হাযাল্লাযী, এই ব্যক্তির চাইতে আমি শ্রেষ্ঠ, আল্লাযী হুয়া মাহিন, এ তো হচ্ছে তুচ্ছ লোক, মাহিন এ তো নীচ লোক, মাহিন মানে নীচ, মাহিন মানে তুচ্ছ, তুচ্ছ লোক, তুচ্ছ লোকের কথা মানবা না আমার কথা মানবা, ওয়ালা ইয়াকাদু ইউবিন, এমন কি তার কথা নিজে সুন্দর করে প্রকাশও করতে পারে না, মিথ্যা কথা বলেছিল। মুসা আলাইহিস সালাম ছোটকালে ওই আগুন মুখে দেওয়ায় জিহ্বা পুড়ে যাওয়াতে তার ভাষা তোতলা হয়ে গেছিল, কিন্তু আল্লাহ পাকের কাছে নবী হওয়ার পরে যে দোয়া করেছিলেন, রব্বিশরাহলি সদরি ওয়াইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি, নবীর দোয়া অবশ্যই কবুল হয়েছে, এবং মানুষকে বোঝানোর জন্য যতটা বাক্পটু হওয়া দরকার, বাকশক্তি হওয়া দরকার, আল্লাহ অবশ্যই দিয়েছেন। তারপরেও বাল্য জীবনে যেহেতু দেখেছে যে মুসা তোতলা তোতলা ভাব কথা বলতো, সেজন্য মিথ্যা অপবাদ দিয়ে হেউ প্রতিপন্ন করতে চাইল ফেরাউন, বুঝতে পেরেছেন। তো মুসা আলাইহিস সালাম সম্পর্কে সে বলল, ওয়ালা ইয়াকাদু ইউবিন, নিজের কথা তো ফুটিয়ে তুলতে পারে না, ওকে মানবে তোমরা, ওয়ালা ইয়াকাদু ইউবিন, ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়িরাতু মিন যাহাব, মুসা যদি নবী হইল সেই জামানায় যারা বড় নেতা হইত, বড় সম্ভ্রান্ত হইত, তারা কঙ্কন পড়ত, সোনার কঙ্কন, মহিলারা শুধু না পুরুষরাও পড়ত, রাজারা জাহিলিয়াতের জামানের রাজারা শাসকরা তারা কঙ্কন পড়ত, সোনার অলংকার পড়ত, সোনার চেয়ারে বসত, এইসব করত। তো সে বলল এ ফেরাউন, ফালাউলা উলকিয়া আলাইহি আসওয়িরাতু মিন যাহাব, এ যদি নবী হইল মুসা তো তার ওপর কেন আল্লাহর পক্ষ থেকে নিক্ষেপ করা হয়নি আসওয়িরাতু মিন যাহাব, সোনার কঙ্কন, সিওয়ারনের জমা বহু বচন হচ্ছে আসওয়িরা আর মিন যাহাব স্বর্ণের, স্বর্ণের কঙ্কন কেন তার উপর নিক্ষেপ করা হয়নি, সেগুলি সে পড়ত, আর তাহলে আমরা দেখতে পেতাম যে এত স্বর্ণের মালিক আর এত স্বর্ণ পরে আছে, তো নিশ্চয়ই নবী, আমরা মেনে নিতাম। এগুলি বাতিল কথা, আসলে মানবে না, কিন্তু এগুলি বললে মানুষকে বোকা বানানো। অথবা সে যে নবী রসুল এর প্রমাণের জন্য ফেরেশতারা সারিবদ্ধ হয়ে চলে আসতো, জিব্রাইল মিকাইল অনেক ফেরেশতা চলে আসতো, তাহলে আমরা বুঝতে পারতাম যে সত্যিকার নবী হয়েছে, এটাও মানত না। কিন্তু এগুলি বলে মানুষকে সত্য দিন থেকে দূরে রাখা উদ্দেশ্য। আল্লাহ পাক রব্বুল বলছেন এসব যুক্তি পেশ করে এই ভাষণ দিয়ে ফেরাউন জাতিকে বোকা বানিয়ে দিল, ফাস্তাখাফফা কওমাহু, তার জাতিকে সে বোকা বানিয়ে দিল। ইস্তাখাফফা মানে হালকা করে দেওয়া, কোন মানুষকে হালকা করে দেওয়া মানে বেকুব বানিয়ে দেওয়া, জাতিকে বেকুব বানিয়ে দিল। ফাতাউহু, তখন তারা ফেরাউনের কথা মেনে নিল যে বাদশাহ নামদার ঠিক বলেছেন, আপনি ঠিক বলেছেন, আপনি এত সুন্দর কথা বলতে পারেন, আর আপনার এই রাজত্ব আপনার বাড়ির ভিতর দিয়ে নহর প্রবাহিত, আপনার কোনো অভাব নেই, আপনি আমাদেরকে যা চাইছি তাই দিচ্ছেন, আপনি আমাদের আপনি যা বলবেন তাই মানব, এর কথা কেন মানব। ফাতাউহু, এই কৃতীরা এই কাফেররা ফেরাউনের আনুগত্য করে নিল। ইন্নাহুম কানু কওমান ফাসিকিন, কারণ এরা পাপিষ্ট জাতি ছিল। আল্লাহ বলছেন ফালাম্মা আসাফুনা, যখন এরা আমাকে রাগান্বিত করে দিল, আসাফা মানে রাগ হয়ে যাওয়া, যখন আমাকে রাগান্বিত করে দিল, ইন্তাকামনা মিনহুম, তখন ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী ফেরাউনের জাতির থেকে আমি প্রতিশোধ নিলাম, এদেরকে ধ্বংস করে দিলাম। ফাগরাকনাহুম আজমাইন, সুতরাং এদের সকলকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম, পানিতে নিমজ্জিত করে ধ্বংস করলাম। ফাজআলনাহুম সালাফান ওয়া মাসালাল লিল আখারিন, সুতরাং এদেরকে আমি অতীতের লোক বানিয়ে দিলাম, অতীতে চলে গেছে এই জাতি, সবাই যুগ যুগ ধরে আসবে আর লোকেরা বলবে যে ফেরাউন এক যুগে ছিল, ফেরাউনের জাতি ছিল, আর এইভাবে তারা ডুবে ধ্বংস হয়েছে। সালাফ, এদেরকে অতীতের ধ্বংসপ্রাপ্ত জাতি করে দিয়েছি। ওয়া মাসালাল লিল আখারিন, আর পরবর্তীতে যেসব লোকেরা আসবে তাদের জন্য আমি নিদর্শন দৃষ্টান্ত বানিয়ে দিয়েছি, যে তা থেকে তারা শিক্ষা নেবে, আমরাও যদি ফেরাউনের মতো করি, আমরাও যদি ফেরাউনের মন্ত্রীদের মতো করি, তাহলে আমাদেরও পরিণাম ফেরাউন এবং ফেরাউনের সেনাবাহিনী ফেরাউনের অনুসারীদের মতো হবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের রসুল ছিলেন, আল্লাহ পাকের পুত্র ছিলেন না, আল্লাহর বান্দা ছিলেন, কিন্তু খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করেছে, কেউ আল্লাহ সাথে শরীক করেছে এবং তারা বলেছে সালেসু সালাসা, তৃতীয়বাদ বিশ্বাসী, তিন এলাহ, তিন মাবুদের এক মাবুদ ঈসা আলাইহিস সালাম। তো তাহলে তারা যখন ঈসা আলাইহিস সালামের পূজা করেছে, ঈসা আলাইহিস সালামকে মাবুদ বানিয়েছে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর অংশে স্থাপন করেছে, কোরআনে কারিমের একটি আয়াতের আলোকে ইন্নাকুম ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহ হাসাবু জাহান্নাম, আল্লাহ পাক বলছেন নিশ্চয় তোমরা হে মুশরিকরা, ওয়ামা তাবুদুনা মিন দুনিল্লাহ, আর যা কিছু তোমরা পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, হাসাবু জাহান্নাম, তোমরা সকলেই জাহান্নামের ইন্ধন হবে, জাহান্নামের জ্বালানি হবে। এই আয়াত সামনে রাখুন যে তোমরা এবং তোমরা যে সবের পূজা করে থাকো, যেসবকে মাবুদ বানিয়েছো, সেগুলি কি হবে, তোমরাও জাহান্নামে জ্বলবে, জাহান্নামের জ্বালানি হবে, আর তোমরা যেসবের পূজা করবে সেসবও জাহান্নামের ইন্ধন হবে। মক্কার মুশরিক কুরাইশরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটা তর্কে লিপ্ত হইল। সেই বিষয়টি তাফসীর থেকে উল্লেখ করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যা ঘটেছিল নবী সাল্লামের সাথে, কয়েকজন সাহাবাই কেরাম বর্ণনা করেছেন, তার মধ্যে বিশেষ করে এখানে উল্লেখ করব আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং আরো অনেক তাবেইন, তারা উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওয়ালিদ বিন মুগিরার সাথে বসেছিলেন। ওয়ালিদ বিন মুগিরা মক্কার বড় ধনাঢ্য ব্যক্তি, ধনজনে বড় শক্তিশালী ব্যক্তি। কাফেররা প্রস্তাব পেশ করেছিল যে মক্কায় যদি নবী আল্লাহকে পাঠাইতে হয়, এই আয়াত গত সপ্তাহে উল্লেখ করা হয়েছে এই সুরায়, লাওলা নুজিল হাযাল কুরআন আলা রাজুলিন মিনাল কারিয়াতাইন আযীম, যদি আল্লাহ নবী করতো, কোরআন নাজিল করতো, তো মক্কার তাইফের কোন বড় নেতার কাছে কোরআন নাজিল করতো, নবী বানাইতো মক্কার, একে উদ্দেশ্য করেছিল, যার নাম হচ্ছে ওয়ালিদ ইবনুল মুগিরা, এত বড় কাফের, তার ঘর থেকে আল্লাহ কি পয়দা করতে পারেন না, তার ছেলে খালিদ বিনুল ওয়ালিদ সাইফুল্লাহ আল্লাহর তরবারি, এই জন্য কোথাও দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে এটা ভাববেন না যে এত খারাপ লোক, এত বাজে লোক, এত বড় মুশরিক, এত বড় বিদাতি, এত বড় বিদিন বেনামাজি, এত বড় বিধর্মী, তার বংশ আবার কি কল্যাণ আছে না? হতে পারে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বেদিন বিধর্মী বেনামাজি ইসলামের শত্রু নাস্তিক অথবা কবর পূজারী মুশরিক বিদাতি তার ঘর থেকে আল্লাহ তৌহিদ বিশ্বাসী আল্লাহর দিনের খাদেম পয়দা করতে পারে, আর আল্লাহ করেছেন। খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ তাআলার নাম শুনেছেন, তার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন হ্যাঁ সামদেশ বিজয় করিয়েছেন। সাইফুল্লাহ যে কুফুরির জামানায় ইসলামের বড় শত্রু ছিল, যখন ইসলাম গ্রহণ করলো তখন ইসলামের বড় শক্তিশালী খাদেম নিজেকে প্রমাণিত করেছেন। তো এই খালিদ বিন ওয়ালিদের বাবা ওয়ালিদ বিন মুগিরা বসেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাজির বিন হারেস বলে এক কাফের আসল মুশরিক তারা এসে বসল, আরো কিছু কুরাইশ মুশরিক কাফেররা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললেন ইসলাম সম্পর্কে, তারপরে এই আয়াত পেশ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাকুম ওয়া মা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম আনতুম লাহা ওয়ারিদুন। এই আয়াত সূরা আম্বিয়াতে আছে। নিশ্চয়ই তোমরা এবং তোমরা যে সবের পূজা করো আল্লাহকে বাদ দিয়ে, হাসাবু জাহান্নাম জাহান্নামের জ্বালানি হবে, তোমরাও জ্বলবে জাহান্নামে, তোমাদেরকে দিয়ে আল্লাহ জাহান্নাম জ্বালা, জাহান্নামের আলাদা লকড়ি হ্যাঁ হবে না, জাহান্নামের জন্য আলাদা কয়লা হবে না, এই মানুষই জাহান্নামের হ্যাঁ জ্বালানি হবে। আর মানুষ যেসবের পূজা করেছে আল্লাহকে বাদ দিয়ে, এইসব দেবদেবী প্রতিমা পুতুল এবং মানুষের মধ্য থেকে জিনদের মধ্য থেকে যারা এই পূজায় খুশি থেকেছে, যে লোকেরা আমার পূজা করেছে এটা ভালো খুশি, পায়ে চুমা দিচ্ছে পায়ে সে সিজদা করছে আর পীর খুব খুশি, এদেরকে জাহান্নামে জ্বালানি বানানো হবে। স্পষ্ট কোরআনে কারীম আয়াত, ওয়ামা তা'বুদুনা মিন দুনিল্লাহ হিসাবু জাহান্নাম আন্তুল্লাহওয়ারেদুন, তোমরা সেই জাহান্নামে অবশ্যই একদিন নামবে, জাহান্নামে তোমাদের জাহান্নামের ঘাটে নামতেই হবে। এই আয়াত পড়ে শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে তোমরাও মুশরিক হয়ে জাহান্নামে জ্বলবে, আর তোমাদের দেবদেবী যেগুলি পাথর মাটি দিয়ে তৈরি সেগুলিও জাহান্নামে যাবে। এই মজলিসে এই কথা হতে হতে তারা বলল যে মুহাম্মদ বলছে যে আমরাও জাহান্নামে, আর আমরা যেসবের পূজা করি দেবদেবী সেগুলিও জাহান্নামে যাবে। তো আচ্ছা, তাকে সালু মুহাম্মদ তাদেরকে আরেক কাফের পরামর্শ দিল যে আচ্ছা মুহাম্মদকে জিজ্ঞেস করো, তার নাম ছিল আব্দুল্লাহ বিন জাবারি, বলছে যে জিজ্ঞেস করো তাকে, আকুল্লু মা ইউবাদু মিন দুনিল্লাহ ফি জাহান্নাম মা মান আবাদা, দুনিয়াতে যত কিছুর আর যত ব্যক্তির আল্লাহকে বাদ দিয়ে পূজা হচ্ছে ইবাদত হচ্ছে সবগুলি কি জাহান্নামে যাবে? প্রশ্ন দেখেন, দুনিয়াতে আল্লাহকে বাদ দিয়ে যারই পূজা হচ্ছে সবাই জাহান্নামে যাবে, মানে যারা পূজা করছে তারাও জাহান্নামে যাবে, আর যাদের বা যেসব বস্তুর যেসব ব্যক্তির পূজা হচ্ছে সকলে জাহান্নামে যাবে? জিজ্ঞাসা করে প্রশ্ন। তারপরে শিখিয়ে দিল যে দেখো আমরা ফেরেশতার পূজা করি, ফেরেশতাকে মুশরিকরা কি বলতো, আল্লাহর মেয়ে, আল্লাহর মেয়ে মানে আল্লাহর অংশী, নাহনু নাবুদুল মালায়েকা ওয়াল ইয়াহুদ, ইহুদিরা তা'বুদু ওজাইর, ওজাইরকে আল্লাহর পুত্র বলছে, ওজাইরের পূজা করছে, ওয়ান নাসারা তা'বুদুল মাসিহ ঈসা ইবনে মারিয়াম, আর খ্রিস্টানরা মরিয়াম পুত্র ঈসা আলাইহিস সালামের পূজা করছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আয়াত তোমাদের শুনিয়ে দিল তোমরা যেসবের পূজা করেছো জাহান্নামে যাবে, আগে এটা প্রশ্ন করো, এত খুলে বলবে না, নাহলে তো বুঝে নেবে যে কি জিজ্ঞেস করতে চাইছে। তারপরে এই প্রশ্ন শুনে এই যুক্তি শুনে খুব খুশি ফাজেবাল ওয়ালিদ, ওয়ালিদ বিন মুগিরা খুব খুশি, ভালো কথাই তো, তাহলে তো মুহাম্মদকে এখানে জব্দ করা যাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফাজেবাল ওয়ালিদ ওমান কানা মাহফিল মাজলিস এই কথা শুনে ওয়া রাও আন্নাহু কাদ ইহতাজ্জা ওয়া খাসাম, এই যুক্তি পেশ করলে মুহাম্মদকে আজকে হারিয়ে ফেলবে যুক্তিতে। কেমন কথা বলছো, তাহলে তো ঈসাকে তুমি জাহান্নামে বলো, ফেরেশতাকে তুমি জাহান্নামে বলো, উজাইরকে তুমি জাহান্নামে বলো। জবাব শুনেন, এই দেবদেবী পাথর মূর্তি এসবকে আল্লাহ জ্বালাবেন, কারণ এগুলো হচ্ছে প্রাণহীন, এগুলিকে আল্লাহ আগুনে জ্বালাবেন কেন? এই পাথর জ্বালিয়ে কি পাথর কষ্ট পাবে? পাথরকে এই জন্য জ্বালাবেন দেবী দেবী, যে পাথর দিয়ে তৈরি হয়েছে, মাটি দিয়ে তৈরি হয়েছে, খড় দিয়ে তৈরি হয়েছে, এগুলোকে এই জন্য জ্বালাবেন যাতে করে যারা পূজা করেছে এদের বা এইসব বস্তুর তারা আরো অধিক লাঞ্ছিত পদস্থ হয়। তোমরা তো জ্বলছই জ্বলছো তোমাদের সাথে তোমাদের এই দেব দেবী মজুদ, লাত হোবাল উজ্জাও আছে, দুর্গাও আছে, আর ওই দরগা যে ওই দরগাওয়ালা যদি রাজি থেকে তো ওই দরগাও আছে, দরগার যে পাথর উঁচা করা আছে, যে পাথর যে কত যে চুমো দিয়ে আর কত যে তাবারুক হাসিল করেছো, আর ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে ওই মাজারে হাত বুলিয়ে একবারে ছোট ছোট বাচ্চাদের গায়ে হাত বুলানো, বাচ্চার আর কোনো বালা মুসিবত হবে না, ওই পাথরগুলিকে জাহান্নামে জ্বালানো হবে। তো পাথরের তো কিছু হবে না, কিন্তু আল্লাহ দেখিয়ে দেবেন যে তোমরা যেসবের পূজা করো যেসব থেকে তাবারুক হাসিল করতে যে এখান থেকেই সবকিছু পাওয়া যাবে, তাদেরই এই জাহান্নামে জ্বালানো হচ্ছে, তো তোমাদের কি অবস্থা? অধিক অপদস্ত করার জন্য, লাঞ্ছিত করার জন্য। নবী করিম সাল্লাম জবাব দিলেন যে হ্যাঁ, কুল্লু মান আহাব্বা ইউবাদা, যেই ব্যক্তি ভালোবাসে যে তার পূজা করা হোক, হয় মুখে বলছে যে ওলি আউলিয়া দিতে পারে, যেমন আমাদের দেশের কবর মাজার পন্থী যারা কবর মাজার পন্থী তাদের আঁকি দেয় ওলি আউলিয়ারা দিতে পারে, এবং তারপরে এই লোকগুলি মারা গেল, এই পীরগুলি মারা গেল, তাদের কবর পাকা করে পূজা শুরু হলো, তাদের জীবদ্দশায় দাওয়াত দিয়েছে, ওলি আউলিয়ার অনেক ক্ষমতা, তারা মরে মরে না, আর তারা মরে না আরো শক্তিশালী হয়, তারা দুনিয়াতে জীবন্ত অবস্থায় যা দিতে পারে দুনিয়া থেকে, আর এক দুনিয়া চলে গেলে আখেরাতে চলে গেলে আরো তারা শক্তিশালী হয়ে যায়। এগুলি কথা হচ্ছে এই কবর পূজারীদের, তাদের মন গড়া ওলিদের সম্পর্কে। তাহলে এই লোকগুলি মারা গেল যারা শিরকের কবর মাজার পূজার, ওলি পূজার, পীর পূজার দাওয়াত দিয়েছিল, তারা খুশি কিনা যে ওলিয়া উলিয়া জীবিত, ওলিয়া উলিয়া দিতে পারে, সুতরাং ওলিয়া উলিয়ার কাছে চাইবে, ওলিয়া উলিয়া অনেক শক্তি, ওলিয়া উলিয়া আল্লাহর ক্ষমতায় ভাগ আছে, ওলিয়া উলিয়া ইচ্ছা করলে সবকে টেনে জাহান্নাম থেকে উঠিয়ে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর কাছ থেকে কেড়ে নিয়ে যাবে, মালাকুল মওতের কাছ থেকে রূহ কেড়ে নিয়ে চলে আসবে, কিসা নেই এসে কিসা চেয়ারম্যানের কিতাব ভেদে মারেফাতের কিসা পড়ে শোনায়নি, এরা হক্কানি পীর আমাদের দেশে প্রচলিত হক্কানি পীর, তাদের কিতাব ভেদে মারেফাতে আছে যে একটা বাচ্চা ওর রূহ নিয়ে যাচ্ছে মালাকুল মওত কেড়ে কাড়াকাড়ি করে এইসব শিক্ষা যারা দিয়েছে, মানে আল্লাহর ক্ষমতায় তারা আল্লাহর ক্ষমতা পেয়ে আছে, আল্লাহর মতো ক্ষমতা পেয়ে আছে, তারা ইচ্ছা করলে মালাকুল মওতকে ধাক্কা দিয়ে তার কাছ থেকে সব কেড়ে নিয়ে আসতে পারে, তোর কি আছে ক্ষমতা? আমি তো রব, আমার তো ক্ষমতা আছে, তুই কি নিয়ে যাবি? এরা যখন মরে যাবে, আর এরা যেহেতু এই রুবুবিয়াতে নিজে রব হওয়ায় খুশি ছিল, সুতরাং এদেরকেও জাহান্নামে জ্বালানো হবে। যারা বলেছে আল্লাহর ক্ষমতা মানুষের মধ্যে আছে, ওলির মধ্যে আছে, ফেরেশতার মধ্যে আছে, জিনের মধ্যে আছে, এগুলোকে নবী সাল্লাম বলছেন কুল্লমান আহাব্বা ইউবাদা মিন দুনিল্লাহ, যে ব্যক্তি পছন্দকে ভালোবাসবে যে তার পূজা হোক, তাকে সেজদা করা হোক, তার পায়ে চুমা দেওয়া হোক, ফাহুয়া মা মান আবাদাহ, তো সেই ব্যক্তি সেই মাবুদ সেই উপাস্য বাতিল উপাস্য ওই ও ওদের সাথে জ্বলবে যারা পূজা করেছে, যারা ইবাদত করেছে, যারা কবরকে সেজদা করেছে জ্বলবে তারাও, আর যেসব কবরকে সেজদা করেছে আর ওই কবরওয়ালা রাজি ছিল তার জীবদ্দশায় যে এটাই ধর্ম, তারাও জ্বলবে। ফাইন্নাহুম ইন্নামা ইয়াবুদুনা শয়তান, কারণ তারা শয়তানের পূজা করেছে, যেখানে আল্লাহ ছাড়া অন্যের পূজা হয় আর তার উপর রাজি থাকে, এটা শয়তানের পূজা। প্রত্যেক শিরকের পিছনে শয়তান আছে, দেবদেবীর পূজার পিছনে শয়তান আছে, এই যে শয়তান তাদের সাহায্য করে, কবর মাজার পূজার পিছনে শয়তান আছে, শয়তান এতে খুশি হয়, যাদেরকে চিরকাল জাহান্নামে রাখতে পারবো, এরা নামাজ রোজা করলেও এদেরকে চিরকাল জাহান্নামে রাখতে পারবো, কারণ এদেরকে বড় শিখ করাতে পেরেছি। ওমান আমারাহম বেবাদাতিহি, আর যারা দুনিয়াতে মানুষকে আদেশ করবে, উৎসাহিত করবে আল্লাহ ছাড়া অন্যের পূজার জন্য, দেব দেবীর পূজার জন্য, কবর মাজার পূজার জন্য, সবগুলিকে আল্লাহ জ্বালাবেন। নবী সাল্লামের জবাব জবাবে পার্থক্য করে দেওয়া হইল, যদি কেউ রাজি থাকে পূজার ওপর তাহলে তাকে জ্বালানো হবে যারা পূজা করেছে তাদের সাথে, আর যেগুলো প্রাণহীন পাথর গাছ এগুলিকে জ্বালানো হবে ওই যারা গাছ পূজা করেছে, পাথর পূজা করেছে, দেবদেবী পূজা করেছে, তাদেরকে লাঞ্ছিত অবদস্ত করার জন্য, তাই না? তখন তারা হইচই করতে শুরু করলো আর তালি বাজাতে শুরু করলো। দেখো মোহাম্মদ প্রথম বলেছিল যে তোমরাকেও জাহান্নামে জ্বালানো হবে আর তোমরা যেসবের পূজা করবে সবগুলিকে জ্বালানো হবে, তখন একরকম কথা বলেছিল, এখন দেখো অন্য রকম কথা বলছে, তার কথায় দ্বন্দ্ব আছে, তার কথায় বিরোধ, একবার এইরকম বলে আর একবার ওইরকম বলে, এখন বলছে যে না। কারণ তাদের উদ্দেশ্য ছিল যে ফাঁসাবোগে ঈসা আলাইহিস সালামের নাম দিয়ে, ওজারের নাম দিয়ে, ফেরেশতার নাম দিয়ে, তাই না? ফাঁসাতে পারল না, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি নিজের পক্ষ থেকে বলেন না, ওহি এর মাধ্যমে। তো কোরআনে কেরিমের এক আয়াত সূরা আম্বিয়ার, যে তোমরা এবং তোমরা যেসবের পূজা করেছ এগুলি জাহান্নামে জ্বালানি হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের পরে আর এক আয়াত নাজিল করে আরো স্পষ্ট করে দিলেন, এগুলি জ্বালানি হবে যেসবের পূজা করেছ, কিন্তু ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা উলাইকা আনহা মুবাদুন। সূরা আম্বিয়ার আগের আয়াতের পরে আয়াত, নিশ্চয় ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা, যাদের জন্য আমার পক্ষ থেকে কল্যাণ এগিয়ে গেছে, অর্থাৎ যারা সৎকর্মশীল হয়েছে, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদে বিশ্বাসী, আল্লাহর একত্বে বিশ্বাসী, যারা সৎকর্মশীল নেক লোক, নেক মানে তৌহিদ ছাড়া নেক হয় না, শিরক মুক্ত হওয়া ছাড়া নেক হয় না, যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, তৌহিদে বিশ্বাসী এবং যার নাম ঈমান, আর তার সাথে সাথে নেক আমলকারী সৎকর্মশীল, ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিন্নাল হুসনা তাফসীর, তাহলে যারা সৎকর্মশীল ঈমানদার তার আর এই শিরকের ওপর কখনো রাজি ছিল না, ভালো মানুষ, তাদের যদি পূজা করা হয় তাদের অজান্তে, তাদের মনের বিরুদ্ধে, তাদের ইচ্ছার বিরুদ্ধে, তাদের মরে যাওয়ার পরে, উলাইকা আনহা মুবাদুন, তাহলে এদেরকে জাহান্নাম থেকে, আনহা মানে এই এর থেকে, কোন কি থেকে, জাহান্নাম থেকে, জাহান্নাম থেকে দূরে রাখা হবে, মানে আল্লাহ বাঁচাবেন তাদেরকে, তাদেরকে জাহান্নামে দেবেন না। তাহলে এখন নেন, কেউ যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছে গিয়ে বলে মাদাদি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন যে যাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হোসনা আর অগ্রিম ঘোষণা হয়ে গেছে, মানে এরা সৎকর্মশীল, এরা আল্লাহর নেক বান্দা, এরা ইমানদার, সে আম্বিয়ারা হন, শেষ রাসুল হন, অথবা আল্লাহর নেক বান্দারা, কোন সাহাবি, কোন সাহাবির কবরে যদি পূজা করে, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আগে মাঝখানে এই তুর্কি আমলে আরব দেশে বহু কবরের পূজা হইতো, যেগুলি সাহাবায়ে কেরামদের কবর, বাকির কবরস্থানে আর মোয়াল্লা মক্কার কবরস্থানে বহু কবরের উপর গম্বুজ তৈরি করে পূজা হইত। এই এলাকায় নাজদ এলাকায়, এখান থেকে যখন আপনি রিয়াজের দিকে যাবেন, যায়েদ ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল খারজ রিয়াজ এগুলোর আশেপাশে, যায়েদ ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনে খাত্তাবের আপন ভাই, তিনি শহীদ হয়েছিলেন, তার কবর ছিল এই কবর, সাহাবির কবরের পূজা হইতো মাজার বানিয়ে। এই শিরকের আমলে নবী সাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেইন, তাবা তাবেইন জামানার পর কয়েকশো বছর পরে এই আরব জগতে এই কবর মাজার পূজার শিরক শুরু হয় উপমহাদেশের মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন খাস রহমত করলেন এই আরব উপদ্বীপের ওপর, এখানকার মানুষের ওপর, যে এখানে সংস্কারমূলক তৌহিদের দাওয়াত মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াত শুরু হল, আর এই দাওয়াতের সাহায্য সহযোগিতা করলেন এই দেশের বর্তমান সরকারের পূর্বপুরুষরা আলে সৌদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আরো নেক আমলে তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে হেফাজত করেন। এখানকার অলমা এবং এখানকার আজ ইসলামিক সরকার, তাদের যখন এই এইদিকে কোরআনের শক্তি, সহি হাদিসের শক্তি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের, আর এইদিকে আলে সৌদ মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলের হচ্ছে দুনিয়ার শক্তি, কোরআনের শক্তি এবং সুলতানের শক্তি। দুনিয়াতে যদি ইসলামকে শক্তিশালী করতে হয় এই দুই শক্তি জরুরি, আল কোরআনের শক্তি লাগবে আর সুলতান মানে প্রশাসনের শক্তি লাগবে, সুলতানের শক্তি লাগবে, এই দুই শক্তি লাগবে। যদি একটি শক্তি থাকে, দেখেন আমাদের কাছে কোরআন এবং হাদিস আছে, আমাদের উপমহাদেশে অনেক কোরআন সুন্নাহর আলেম আছে, কিন্তু যেহেতু সরকারি শক্তি হাতে নেই, সেজন্য বাতিল হকের চাইতে বেশি মাথা উঠিয়ে তাদের শিরকুফরি ছড়াচ্ছে। কালকে এক ভাই দেখালো ইন্টারনেট থেকে, এই রিয়াজের সফর থেকে রাতে আসছিলাম ফজর পর্যন্ত, তো রাত্রে এখন জেগে কোন রকম কমপক্ষে ড্রাইভারকে জাগিয়ে রাখতে হয়, ফজর হইতে যাচ্ছে দামাম পৌঁছিতে, তো দেখালো যে জিন্দা পীর বাংলাদেশ বেরিয়েছে, দাড়ি মুন্ডা, আর সেই পীর নাঙ্গা হয়ে আছে, শুধু কাপড়টা কোন রকম আছে, আর ওকে মহিলারা, শুধু মহিলারা গোসল করাচ্ছে, সাবান মাখিয়ে আর কাপড়ের লুঙ্গিতে হাত ঢুকিয়ে, গোসল করাচ্ছে। আচ্ছা এখানে আজ কোন ভাই আছে? কারণ কার কাছে কে দেখিয়েছিল? হ্যাঁ তরিক দেখিয়েছিল। জি এখনকার ঘটনা এটা, কি জন্য বললাম এটা? কুমিল্লাতে। কি জন্য বললাম? যে শুধু কোরআনের শক্তি থেকে কাজ হবে না, সুলতানের শক্তি লাগবে। আর একদল বলছে যে না সুলতান ক্ষমতা আমাদের দেন না, আমাদের দিলে সব ঠিক করে নেব। ওটাও বাতিল কথা। আপনার কাছে কোরআন নেই, কোরআন সত্যিকার কোরআনের আপনি প্রচার করতে চান না, কোরআন অপব্যাখ্যা ওই দু চারটে যে আয়াতগুলি আপনাদের মুয়াফিক সেই আয়াতগুলি শুধু আলোচনা, তৌহিদে উলুহিয়াতের আলোচনা নেই, কবর মাজার পূজা শিরক, পীর পূজা শিরক এসব আলোচনা নেই, এই শিরক উঠাতে চান না, তৌহিদে উলুহিয়াত প্রতিষ্ঠা করতে চান না, না না না ওগুলো না, ও বড় বড় থেকে শুরু করতে হবে, ওপর থেকে শুরু করতে হবে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মোতাবেক নিজে জীবনযাপন করতে পারেন, ব্যক্তি জীবনে সহিহ হাদিস আমল করার তৌফিক হয় না। বলছে আমাদেরকে ক্ষমতার হাতে দেন না, আমরা সব ঠিক করে নেব। এটা বাতিল কথা। শুধু সুলতান দিয়ে হবে না, আর শুধু কোরআন দিয়ে হবে না, কোরআনের সাথে সুলতান লাগবে, সুলতানের সাথে কোরআন লাগবে, সহিহ হাদিস লাগবে। তাহলে আল্লাহ পাকের সঠিক দিন যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাইকারদের মাঝে প্রতিষ্ঠা করে গিয়েছিলেন এবং সাহাবাইকার দ্রুত বেগে সারা দুনিয়ার মানুষের কাছে এই কোরআন এবং সুলতান দুটো নিয়ে ছুটে গিয়েছিলেন মুহাম্মদ ইবনে কাসিম রহমতুল্লাহ আলাই, ভারতের সিন্ধু প্রদেশে প্রথম ভারত ইসলাম উপমহাদেশে ইসলাম পৌঁছিল। শুধু কোরআন নিয়ে গেছিলেন না, তার সাথে সুলতান নিয়ে গেছিলেন, শুধু ক্ষমতা নিয়ে গেছিলেন না, তৌহিদ নিয়ে গেছিলেন, সন্ন্যত নিয়ে গেছিলেন, দুটোই ছিল। এইভাবে যদি মুসলিমরা কাজ করে, মুসলিম ওলামা ইকরামরা কাজ করে, মুসলিম যারা আল্লাহ পাক রব্বুল আলমীর পক্ষ থেকে দুনিয়া নেতৃত্ব পেয়েছে তারা কাজ করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তার দিনকে শক্তিশালী করবে। আর এইভাবে আল্লাহ দিনকে সাহায্য করতে বলেছেন, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা সাহায্য করো আল্লাহর, মানে আল্লাহর দিনে এভাবে সাহায্য করো, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। কোরআনের প্রচার, সহিহ হাদিসের প্রচার দিয়ে সাহায্য করতে হবে, এটা হচ্ছে ওলামা ইকরামদের দায়িত্ব। আর যাদেরকে আল্লাহ দুনিয়ার শক্তি দিয়েছেন তাদেরকে তাদের সুলতান দিয়ে দিনের খেদমত করতে হবে, হচ্ছে দায়িত্ব। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম অবস্থা তৈরি করে দিয়েছিলেন আরো জগতে যে এখান থেকে শিরক কুফরি কবর মাজার পূজা নিশ্চিহ্ন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এরশাদ করছেন এই মুশরিকদের সম্পর্কে যে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইরকম বলে ঈসা আলাইহিস সালাম এইরকম এইরকমই সৎ লোক যারা নবী রসুল ছাড়াও যারা সৎলোক, আর সৎলোক মানে কে সেটা, সৎলোক মানে এই নয় যে যার নাম পীর সাহেব, কারণ আমাদের দেশে যারা পীরের তরি কথা যে তারাই বলি। কখনো শুনেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বড়ই আল্লাহর ওলি ছিলেন, বড় পীর ছিলেন, বলেছে আব্দুল কাদির জিলানী বড় পীর, সুফি যদি হয় তাহলে বড় পীর, হ্যাঁ খাজা মইনুদ্দিন চিশতি বড় পীর ভারতের, কিন্তু শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভি যিনি কোরআন হাদিসের খাদেম তার সম্পর্কে বলেছে যে তিনি ভারতের বড় পীর বলেছে। বুঝতে পারছেন এখান থেকে যে হক আর বাতিল কোনটা? যারা কোরআন হাদিসের খেদমত করেছে তাদেরকে পীর বলা হয়নি, আল্লাহর ওলি বলা হয়নি, শাহ ওয়ালিউল্লাহ আল্লাহর বড় ওলি ছিলেন। এইসব বক্তব্য কোন ভালো আলেম হাজারে একজন ছাড়া শুনবেন, কিন্তু বাজারে যা ছড়িয়ে আছে খাজা মইনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি ছিলেন, শাহজালাল বড় আল্লাহর ওলি ছিলেন, আব্দুল কাদির জিলানী বড় পীর সাহেব, পীরানে পীর দস্তগীর, হ্যাঁ এইসব শুনবেন। আমি বলছি না যে তারা খারাপ লোক ছিলেন, এটা যেমন নিশ্চিত নয়, তেমন ভালো লোক ছিলেন এটাও আমার কাছে নিশ্চিত নয়, আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। এবং আল্লাহ বলছেন যারা দুনিয়া থেকে চলে গেছে তাদের সম্পর্কে তোমাদের কাছে নলেজ নাই, তিলকা উম্মতুন, ওরা এক জাতি ছিল, লাহা মা কাসাবাত যা করেছে তা পেয়ে গেছে, ওয়ালাকুম মা কাসাবতুম তোমরা নিজের চর খাইতে আল্লাহ তোমরা যা করবে তা পাবে, ওয়ালা তুসআলুন আম্মা কানু ইয়ামালুন জিলানি সাহেব কি করেছেন, চিশতি সাহেব কি করেছেন, শাহজালাল কি করেছে, এ সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে না, তোমাকে তোমার সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তুমি নিজের চর খাইতে আল্লাহ। কারো জান্নাত জাহান্নাম কারো ওলি হওয়া, আল্লাহর বন্ধু আল্লাহর দস্তুর, আল্লাহ না বলবেন যে আমার ওলি কে, না আপনি বলবেন যে অমুক আল্লাহর ওলি, এই নলেজ কোথেকে আসলো আপনার কাছে? তো যদি কেউ এক কথায় সন্তুষ্ট থেকে থাকে যে আমাদের পূজা হোক, আমাদের কবরগুলি পাকা হয়ে এই জায়গায় সেজদা হোক, মানুষ তওয়াফ করুক, এখানে খাসি মুরগ জবাই করুক, অরুশ লাগুক, এটা যদি পছন্দ করে থাকে, নাও বলে থাকে মুখে, অনেক সময় বলে না কিন্তু ভক্তরা করছে রাজি, কদমবসি করতে বলে না হুজুরে কিবলা, কিন্তু লোকের এসে কদমবসি করলে চুপ বসে আছে, সাথে সাথে কঠোরভাবে নিষেধ করতে হবে, না নিষেধ করে না, পায়ে ঝুঁকতে পায়ে রুকু করতে পায়ে সেজদা করতে নিষেধ করে না, তাহলে রাজি। ইন্নাকুম মা তা'বুদুনা মিন দুনি হাসাব জাহান, তোমরা তোমাদের এই সব দেবদেবী এইসব বাতিল মাবুদ যারা রুকু পছন্দ করেছে পায়ে ঝুঁকা পছন্দ করেছে পায়ে সেজদা করা পছন্দ করেছে, হাসাব জাহান্নাম, জাহান্নামের ইন্ধন হবে। তবে ইন্নাল্লাযিনা সাবাকাতাল্লাহু মিন্নাল হুসনা, যারা সৎকর্মশীল সত্যিকার অর্থে, উলাইকা আনহা মুবাদুন, এরা জাহান্নাম থেকে দূরে থাকবে, আল্লাহ বলছে এদেরকে জাহান্নামে দেওয়া হবে না। সুতরাং কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিজদাও করে, কেউ যদি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কবরে সিজদাও করে, কেউ যদি ইমাম বুখারীর কবরে সিজদাও করে, কেউ যদি ইমাম শাফির কবরে সিজদাও করে, কেউ যদি কোন সাহাবীর কবরে সিজদাও করে, হ্যাঁ, তবু তারা জান্নাতি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন এরা সৎকর্মশীল, বা তারা শিরকের ওপর বাতিলের ওপর কখনো সন্তুষ্ট ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুশরিকদের সম্পর্কে বলছেন যে তারা হইচই করা শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে, যে দেখো দেখো মোহাম্মদ কয় রকম কথা বলছে, একবার একরকম আর একবার একরকম, বাতিল পন্থী, যখন দেখে যে দলিলে প্রমাণে জিততে পারলাম না তখন হইচই করে জিততে চাই আর লাঠি দিয়ে জিততে চাই। আজকাল দেখেছেন আমাদের দেশে বহস হয়, বহসের আগে লাঠি ফাটি নিয়ে প্রস্তুত বাতিল পন্থীরা, জি, ওয়াসারের তর্জন গর্জনই হচ্ছে সার, ওয়াসার হয় যার মধ্যে কোন সার নাই, ওর চেঁচামেচি করা হইচই করা তর্জন গর্জনই হচ্ছে ওর সার, খোলাসা, ওটাই হচ্ছে তার আসল পুঁজি। আর যার কাছে কোরআনে বহাদিস আছে, অত তর্জন গর্জনের দরকার হয় না, সুর সার দরকার হয় না, হইচই করার দরকার হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালাম্মা যুরিবা ইবনু মারিয়াম মাসালান, যখন বর্ণনা, যুরিবা মানে বর্ণনা, যারাবা ইজরেব মানে তিনটি অর্থ হয় জানেন কি, যারাবা মানে মারা হয়, ইজরেব বিআসাকাল বাহার, হে মুসা তোমার লাঠি কিসে মারো, এই সমুদ্রের পানিতে মারো, আঘাত করো, যারাবা ইজরেব মানে মারা। আর যারাবা মানে হচ্ছে দৃষ্টান্ত বর্ণনা করা, উপমা পেশ করা, উদাহরণ পেশ করা, হ্যাঁ। আর দারাবা মানে সফর করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফী সাবীলিল্লাহ, হে মুমিনরা যখন তোমরা আল্লাহর রাস্তায় ভ্রমণ করবে সফর করবে, দেখলেন কোরআনে কারিমে তিন অর্থে আছে দারাবা, এখানে উদাহরণ পেশ করার অর্থে আছে দৃষ্টান্ত পেশ করা। ওয়ালাম্মা যুরিবা ইবনু মারিয়াম মাসালান, যখন মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামের দৃষ্টান্ত পেশ করা হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, যে দেখো তিনি সৎলোক ছিলেন, আল্লাহ বলেছেন সৎলোকদেরকে দূরে রাখা হবে, এজা কৌমকা মিনহ ইয়াসিদ্দুন, হে নবী তখন হঠাৎ করে তোমার জাতি কোরাইশরা মিনহ এই কথা থেকে, এই কথা শুনে কি করবে, হইচই করা শুরু করে, ইয়াসিদ্দুন সাদ্দা, ইয়াসিদ্দ যদি হয় তো হইচই করা, এর মানে, এর মানে তালি বাজানো, এর মানে হট্টগোল করা। আর সাদ্দা ইয়াসুদ্দুন আসার আনসুর থেকে যদি হয় তো ওর মানে হচ্ছে বাধা দেওয়া, ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, যারা আল্লাহ রাস্তায় বাধা সৃষ্টি করে, কোরআনে কারিমে দুইটি শব্দ দুই অর্থে ব্যবহার হয়েছে। ওয়াকালু, এবং তারা বলেছিল এই মুশরিক কুরাইশরা, আলেহাতনা খায়রুন আমহু, আমাদের দেবদেবীরা, আলেহাতনা আমাদের দেবদেবী, লাতুজাম মানাত হুবাল, এরা ভালো, এরা শ্রেষ্ঠ, না আমহু নাকি তিনি মানে ঈসা আলাইহিস সালাম কে ভালো, এরও পূজা হয়েছে মানে ঈসা আলাইহিস সালামেরও পূজা হয়েছে, খ্রিস্টানরা করেছে আর আমরা এর করছি, তো তোমার কথা বিষয়ে হাসাবে, তাহলে সবকে জাহান্নামে যেতে হয়। মা দারাবু হুলাকা ইল্লা জাদালান, আল্লাহ বলছেন যে এরা তোমার সামনে যে এই উদাহরণ পেশ করে বা এই যুক্তি পেশ করে, এই তর্ক বিতর্ক করে, এটার উদ্দেশ্য হচ্ছে ইল্লা জাদালা, একমাত্র ঝগড়া করা। মা দারাবু হুলাকা, এই কথা তোমার সামনে তারা পেশ করে কিসের জন্য, ইল্লা জাদাল, একমাত্র ঝগড়া করার উদ্দেশ্যে, তর্ক করা, হইচই করা, হককে জানবো, সত্যকে জানবো, তারপর সত্যকে গ্রহণ করে, এটা উদ্দেশ্য নয়। আজকাল বাহাস মোনাজারা, কিছু আলেমরা আছে, কোন আলেম খামোখাইতে বাহাস মোনাজারা বিদাতীদের সাথে করতে চায়, কোন লাভ নেই, কারণ আজকাল ওই ইমাম শাফির জামানার, ইমাম আবু হানিফার জামানা, ইমাম মোহাম্মদের জামানার, ইমাম মালিকের জামানার বাহাস নয়। ইমাম মোহাম্মদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহের ছাত্র মদিনায় গেলেন আর ইমাম মালিকের সাথে একটা বিষয় নিয়ে বহস হইল, বহস বুঝেন তো, মানে বিতর্ক সভা, বিতর্ক হইল কি, যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে যে সা দিয়ে ফিতরা দিতে হবে, সায়ের কাঠা পাত্র সেটা বড় চার সেরের মতো মোটামুটি, তিনি বলতেন যে সা তো আমাদের দেশে ইরাকি চার সেরের হয়, ওইটা দিয়ে দিতে হবে। তার ছাত্র যেহেতু ইমাম মোহাম্মদ, তিনিও এই এই ফতোয়ায় বিশ্বাসী ছিলেন। ইমাম মালিকের জামানা পেয়ে গেছে, ইমাম মালিক রহমতুল্লাহ বড় মহাদ্দিস মদিনার, এবং মদিনায় তার জন্ম, মদিনায় লালিত পালিত হয়েছেন। তাবা তাবেইনদের জামানায় তিনি, তাবেইনদের জামানার কাছাকাছি মদিনায় এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ঘর সবকিছু মজুদ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেই কাঠা দিয়ে যেই পাত্র দিয়ে ফিতরা দিতেন সেই সায়ের পাত্র মজুদ আছে। ইমাম মালিক রহমতুল্লাহর সাথে তর্ক হইল। ইমাম মোহাম্মদ বললেন যে না, চার সের আমাদের ওই ইরাকি কাঠা দিয়ে আমরা ফিতরা দিই। ইমাম মালিক বললেন না, তোমাদের ভুল, বরং নবী সাল্লামের কাঠা সেটা চার সের নয়, বরং ওটা আড়াই থেকে পৌনে তিন সের, একটু বেশি করে যাতে করে সতর্কতা অবলম্বনে আজকাল অনেকে তিন কেজি বলে থাকে, এটা বলছেন না ওটা। তখন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি তাদের অন্তর এত পরিষ্কার ছিল, ইমাম মুহাম্মাদি হন আর ইমাম আবু হানিফাই হন আর ইমাম মালিকি হন, তাদের অন্তর পরিষ্কার এত ছিল যে আমরা হক জানবো, হক মানবো, এই না যে আমার স্বার্থ পুরা হইল না, আরে আমি হেরে গেলাম রে। আর আজকালকার জামানা হচ্ছে এরকম, আসমান জমিন পার্থক্য। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি গেলেন মসজিদ নববী থেকে ঘরের মধ্যে, আর ঘরে গিয়ে বললেন যে এই যে সা, ঘর থেকে সাটাকে বের করে নিয়ে আসেন, বলি হাজা সা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা যা দিয়ে তিনি ফিতরা দিতেন। তুমি এটা নেবে, নেবে দেখো এতে কতটা আসছে, এতে চার সের আসবে না। ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার কথা মেনে নিলেন, এ কথা মনে করলেন না যে আমার তো মানহানি হয়ে গেল রে বাপ, আমি তো হেরে গেলাম এখানে, আমি এর কাছে ছোট হয়ে গেলাম। সেই জামানায় শয়তান এই সুযোগ পায়নি আলেম সমাজের কাছে, আজকালকার আলেম সমাজে এই শয়তান সুযোগ পেয়েছে, আরে আমি হেরে যাব, আমি আমার কথায় যদি ঠিক না রাখতে পারি, মোনাজাত করে আসছি এতদিন, যদি ঠিক না রাখতে পারি, আজকে যদি বলি বিদাত সমাজের লোক বলবে এতদিন কি করে পড়েছিলেন, এতদিন কেন এই ফতোয়া দিয়ে আসলেন, মান সম্মানের ব্যাপার না, না না যা আছে তাই ওর উপরই থাকে, মরবো ওর উপরই, বিদাতের উপরে মরবো, বুঝতে পারছেন জি। এতদিন মিলাদ বিদাত বলে এলাম, যদিও কোরআন হাদিস পড়ে এখন একটু চোখ খুলেছি, বুঝতে পারছি, এতদিন বলে এলাম আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, আর আজকে যদি বলি যে না আর রহমান আর শেষ, তাও আল্লাহ তো আরশে, আল্লাহ পাক রব্বুল আলমিনের হাতের কথা তা বারা কালে বিয়াদিহিল মুলকু ইয়াদমানি হাত ওয়াবকা ওয়াজহু রব্বিকা, রবের ওয়াজহ মানে ফেস, চেহারা তো আল্লাহ পাক রব্বুল আলমিনের চেহারা আছে, হাত আছে, আর যেই সত্তার চেহারা আছে, হাত আছে, সুরা আছে, নবী কাসিম রায়তু রব্বি ফি আহসানি সুরা, আমার রবকে আমি অত্যন্ত সুন্দর আকারে দেখেছি, সুন্দর রূপে দেখেছি, কিন্তু আল্লাহর আকার জানা নেই, আল্লাহর হাত কেমন জানা নেই, আল্লাহর চেহারা কেমন জানা নেই। আজকে একশন আলম আচারি এতদিন বইলে এলাম আল্লাহ নিরাকার, আল্লাহ সর্বত্র বিরাজমান, এখন বলবো আল্লাহ আসমান জমিন সবকিছুর উপরে, আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে, এখন বলবো আল্লাহ সাকার, না না না না না, যা ওই ভুল তো ভুল, ওর উপরে মরব। ইমাম মোহাম্মদ ওইরকম ছিলেন না, ইমাম আবু হানিফা ওইরকম ছিলেন না, ইমাম মালিক ওইরকম ছিলেন না, তাদের হক জানার উদ্দেশ্য ছিল কালবুন সেলিম, অন্তর পরিষ্কার ছিল, আমাকে হক জানতে হবে, হক মানতে হবে, এতে ছোট হওয়া না, এতে সম্মান বাড়বে, যা আজকে প্রশংসা হচ্ছে, আজকে তাদের প্রশংসা হচ্ছে, শুধু এই মজলিসে না, এইরকম হাজার হাজার কত মজলিসে তাদের প্রশংসা হচ্ছে, আর নাম আসতে রহমতুল্লাহ আলী, আল্লাহ রহম করুন, তাই না? কিন্তু আমাদের স্যার আজকাল বাহ শুনা যায় না, আগে থেকে মুরিদানদের বলে দিয়েছে লাঠি ফাঠি নিয়ে আর অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত থাকবে, হ্যাঁ একে মেরে এখানেই ফেলতে হবে, এখান থেকে ওকে বেরিয়ে যেতে দিতে হবে না, বুঝছেন? সুতরাং যারা কোরআন সুন্নার প্রচার করছেন, দাওয়াতের কাজ করছেন, আমি বিশেষ করে আলেমদের কোন নসিহত করব, আর যারা কিছু শিখে দাওয়াতি কাজ করছেন, কখনো তর্কে জড়াইতে যাবেন না। কোরআনে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার কথা যদি মানো তো মানো, এটা কি আমি সঠিক ইসলাম মনে করেছি, না হলে তোমাদের ধর্ম তোমার কাছে থাক, আমার ধর্ম আমার কাছে থাক, তোমার যদি আমি যেটাকে ভুল মনে করছি সেটা মানার স্বাধীনতা থাকে, ক্ষমতা থাকে, তো আমি যেটাকে হক মনে করছি এটা মানার আমাকেও স্বাধীনতা দাও, আমার উপরে কেন চাপিয়ে দাও, তোমার উপরে আমি চাপিয়ে দিই যে মিলাদ করতে দেবো না, বন্ধ করে দেবো, আর চাপিয়ে তো দিই, তুমি যদি মিলাদ করার অধিকার রাখো তো আমি মিলাদ না করার অধিকার রাখি, তুমি যদি বিদাতি সম্মিলিত মোনাজাত করার অধিকার রাখো তো আমি মোনাজাত না করার, একা একা দোয়া করার অধিকার রাখি আমি, নির্জনে দোয়া করার অধিকার রাখি আমি, আমি আজানে কামতের মাঝখানে দোয়া করার অধিকার, তুমি যদি ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করার অধিকার রাখো তো আমি আজানে কামতের মাঝখানে দোয়া করার অধিকার রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাদিস আছে, মানো মানো না হয় না মানো, কিন্তু কারো উপরে জবরদস্তি চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না, আপনি তর্কে জড়াতে যাবেন না, আর কেউ তর্কে আপনাকে জড়াবার চেষ্টা করবে সাবধান হয়ে যাবেন, দূরে থাকবেন। কারণ আজকালকার লোকের এমনকি আলেম সমাজের অধিকাংশের বরং প্রায়গুলিরই অন্তর সাফ নেই। শয়তান আমাদেরকে ভালো করে পেয়ে গেছে, আমাদেরকে জিততে হবে, আমার কথা যাতে করে ভুল প্রমাণিত না হয়। আল্লাহ পাক রাব্বুল ইজ্জাত সংশোধন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এরা হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার সাথে শুধু ঝগড়াই করতে চায়, বালহুম কওমুন খাসিমুন, শুধু তাই নয় বরং এরা ঝগড়াটে জাতি, এরা ঝগড়াবাজ জাতি। খাসিমুন, খাসিম জমা হচ্ছে খাসিমুন, যারা ঝগড়াবাজ। এক হচ্ছে একবার ঝগড়া করা, আর ঝগড়াবাজ কাকে বলে? যার স্বভাবই হচ্ছে ঝগড়া করা। আল্লাহ বলছেন এরা হচ্ছে ঝগড়াবাজ জাতি। ইনহুয়া ইল্লা আব্দুন আনআমনা আলাইহি, ঈসা আলাইহিস সালাম তো একজন আমার বান্দা, বান্দা আল্লাহ বলছেন বান্দা, আর খ্রিস্টানরা বলছে পুত্র, জি বান্দা। আনআমনা আলাইহি, তাকে আমি পুরস্কৃত করেছি, এনাম করেছি, আমি পুরস্কার দিয়েছি তাকে, নবুয়ত পুরস্কার দিয়েছি, জি বিনা বাপে স্পেশাল আমার ক্ষমতাই তাকে দুনিয়াতে আমি পয়দা করেছি। ওয়াজা আল্লাহ মাসালা লিবানি ইসরাইল, এবং বনি ইসরাইল গোত্রের বংশের জন্য তাকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করেছি, যে আল্লাহ পাক রব্বুল আলম ইচ্ছা করলে বিনা উপায়ে সারা দুনিয়া সৃষ্টি করতে পারেন। স্বামীও নেই, স্ত্রীও নেই, মহিলাও নেই, পুরুষ নেই, একসাথে আল্লাহ কোটি কোটি মানুষ পয়দা করে আবাদ করে দিতে পারতেন না, পারতেন না? আল্লাহ এর প্রমাণ করে দিয়েছেন, বাপ নেই, মা নেই আদম আলাইহিস সালাম, হ্যাঁ পুরুষও নেই, মহিলাও নেই, হ্যাঁ তারপরে হাওয়াকে সৃষ্টি করার সময় পুরুষ আছে কিন্তু মহিলা নেই, ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় ওর বিপরীত, মহিলা আছে, মা আছে কিন্তু পুরুষ নেই, বাপ নেই। আল্লাহু আকবার, আল্লাহ পাক দেখিয়ে দিলেন যে আমি বিনা কোনো সিস্টেমেও সারা দুনিয়ার যা ইচ্ছা তাই পয়দা করতে পারি। তারপর আল্লাহ পাক একটা সিস্টেম নিজাম করে দিয়েছেন, এইভাবে প্রজন্ম বাড়বে মানুষের। ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদি ইখলুফুন, আল্লাহ বলছেন আমি যদি চাইতাম লাজাআলনা মিনকুম মালাই, তোমাদের থেকে আমি ফেরেশতা পয়দা করতাম। আরে মানুষের পেটে ফেরেশতা পয়দা করতাম আমি পারবো এটা করতে? আল্লাহ বলছেন ওয়ালাউ নাশাউ, আমি যদি চাইতাম লাজাআলনা মিনকুম মালাই, তোমাদের মধ্য থেকে ফেরেশতা সৃষ্টি করতাম। ইখলুফুন ফিল আরদি, পৃথিবীতে ইখলুফুন, যারা স্থলাভিষিক্ত হইত, পৃথিবীর মালিক হইত, আর ফেরেশতা চরিত্র হলে তারা তোমাদের মতো বধ চরিত্র হইতো না, তোমাদের মতো বেনামাজি হইতো না, তোমাদের মতো বিধর্মী হইতো না, তোমাদের মতো আল্লাহর দিনের শত্রু হইতো না, মুশরিক হইতো না। একটি তাফসীর যে মিনকুম মানে তোমাদের মধ্য থেকে, মানে তোমাদের পেট থেকে, তোমাদের বংশধর থেকে আমি ফেরেশতা পয়দা করতাম। আরেকটি তাফসীরে কেউ কেউ তাফসীর করেছেন, সেটা জেনে রাখা ভালো, কারণ কোন কোন সময় অন্য অনুবাদ যখন পাবেন ভাববেন যে এই তাফসীরটাতে তাহলে ভুল হচ্ছে না। দুই রকম তাফসীর করা হয়েছে, ওয়ালাউ নাশাউ লাজাআলনা মিনকুম মানে বাদলাকুম, মিন বদলের জন্য, আমি যদি চাইতাম তাহলে তোমাদের বদলে তোমাদেরকে ধ্বংস করে দিতাম, তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করতাম না বা রাখতাম না, তোমাদের জায়গায় আমি করতাম ফেরেশতাদেরকে পৃথিবীতে সৃষ্টি। ইখলুফুন, যারা ফেরেশতাদের, ফেরেশতারা পরস্পর স্থলাভিষিক্ত হইত, দুনিয়া মানুষকে দিয়ে আবাদ না করে, আদম সন্তানকে দিয়ে আবাদ না করে, তোমাদের প্রজন্ম না বাড়িয়ে আমি ফেরেশতা দিয়ে দুনিয়া ভর্তি করে দিতাম, ফেরেশতারা দুনিয়াতে শাসক হইত, তারা দিনের দাওয়াত দিত, তারা দিনে ইসলাম প্রচার করত, তারা দুনিয়া আবাদ করত, এটাও আমি করতে পারতাম। তাহলে মিনকুম মানে তোমাদের মধ্য থেকে না, বদলাকুম তোমাদের কে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে, ধ্বংস করে দিয়ে বা তোমাদের সৃষ্টি না করে আমি ফেরেশতা দিয়ে দুনিয়া আবাদ করতে সক্ষম। আল্লাহ ফাকরম তারপর বলেছেন ওয়াইন্নাহু লাইলমুসসা, শুনে রাখো ঈসা আলাইহিস সালাম হচ্ছেন কিয়ামতের আলামত। লাইলমুন মানে আলামুন, কিয়ামত জানার একটি উপায় হচ্ছে যে কিয়ামত কখন ঘনিয়ে চলে এসেছে, একটি বড় লক্ষণ, বড় আলামত হচ্ছে ঈসা আলাইহিস সালামের আসমান থেকে দুনিয়াতে অবতরণ, নেমে আসা। তাই আল্লাহ বলেছেন ওয়াইন্নাহু, এই আয়াত স্পষ্ট যে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে নেমে আসবেন, সেটা কিয়ামত আসার বড় লক্ষণ হবে, তারপরে খুব দ্রুত কিয়ামত হয়ে যাবে। ওয়াইন্নাহু লিআইলমুল লিসা, আর ঈসা আলাইহিস সালাম নিঃসন্দেহে কিয়ামতের একটি লক্ষণ। ফালা তামতারুন্না বিহা, সুতরাং তোমরা কিয়ামত সম্পর্কে, বিচার দিবস সম্পর্কে সন্দেহ করিও না। ওয়াত্তাবিউনি, আর আমার অনুসরণ করো, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে তুমি বলো যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করো। হাযা সিরাতু মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, সহজ সরল পথ। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুম শয়তান, শয়তান যেন তোমাদের বাধা সৃষ্টি না করে। দেখেন এখানে সাদ্দা ইয়াসুদ্দা আছে বাধা সৃষ্টি করার অর্থে। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুম শয়তান, শয়তান তোমাদের যেন বাধা না দেয়, সত্য পথে চলতে, হক পথে চলতে, তাওহীদের পথে চলতে, শিরক মুক্ত সমাজ গড়তে বাধা সৃষ্টি না করে, ভালো কাজ করতে বাধা সৃষ্টি না করে, নামাজ পড়তে বাধা সৃষ্টি না করে, ফজরে শুয়ে আসার শয়তানকে সুযোগ দিচ্ছে এমনটা করিও না। ওয়ালা ইয়াসুদ্দান্নাকুম শয়তান, শয়তান তোমাদেরকে ফজর নামাজে যেতে বাধা সৃষ্টি যেন না করে, শয়তান যেন তোমাদেরকে কোরআন হাদিসের এলম শিখতে বাধা সৃষ্টি না করে, শয়তান যেন তোমাদেরকে ইসলামী সেন্টারে এসে নির্ভেজাল দাওয়াত কোরআন এবং সুন্নাহ শিখতে বাধা সৃষ্টি না করে, সংশয় সৃষ্টি করে দিল, মানুষ শয়তান রাস্তায় পেয়ে গেল, আর কি যাচ্ছ ওখানে বিরিয়ানি খেতে? এক যুগে বিদ্যার্থীরা এই দিয়ে চেষ্টা করেছিল, কাজ হলো না, কারণ এখানকার বিরিয়ানি সবচেয়ে তাবান বিরিয়ানি। হ্যাঁ, তাহলে এখানে মানুষ বিরিয়ানি খেতে আসে না, বিরিয়ানি খেতে আসে না। বাতিল পন্থীরা কত রকম যে চেষ্টা করেছে, বিদ্যার্থীরা কত রকম যে চেষ্টা করেছে ইসলামী সেন্টার, গত সপ্তাহে বলেছি এখানে যাচ্ছ তো, এখানে শিবির করতে যাচ্ছ, জামাতে ইসলামী করতে যাচ্ছ, এইসব করে এক দল বিদ্যার্থীরা এক যুগে চেষ্টা করেছে, চেষ্টা চালাচ্ছে, কেউ এখানে যাচ্ছ, এখানে তুমি লামাজবি হইতে যাচ্ছ, এখানে তোর মজহাবই হারিয়ে যাবে, অথচ আল্লাহর মজহাব কোরআনী কারিমে আছে, আল্লাহর মজহাব রসুলের হাদিসে আছে, সেটাই হচ্ছে মজহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলছেন যে সাহাল হাদিস ফাহু মজহাবি, সহিহ হাদিসই তো আমার মজহাব, আর সহিহ হাদিসেরই ক্লাস হয়, এখানে সহিহ জঈফের যাচাইয়ের জ্ঞান দেওয়া হয়, আর বাকি আমাদের দেশের মাদ্রাসায় সহিহ জঈফ বুঝেই না, যেই পড়া পড়া হয় সিলেবাসে। ইন্নাহু লাকুম আদু মুবিন, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। ওয়ালাম্মা জাআ ঈসা বিল বাইয়িনাত, ঈসা আলাইহিস সালাম যখন সুস্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন, নিদর্শন সমূহ নিয়ে আসলেন, বিল বাইয়িনাত কালা, তখন বললেন কাদ জিতুকুম বিল হিকমাহ, বনী ইসরায়েল জাতিকে রসুল হয়ে যখন আসলেন ঈসা আলাইহিস সালাম বললেন তোমাদের কাছে আমি হিকমত নিয়ে এসেছি, হিকমত মানে জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছি, আল্লাহ প্রদত্ত জ্ঞান নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান, আল্লাহর নাম হচ্ছে হাকিম, আর আল্লাহর পক্ষ থেকে যে জ্ঞান এসছে সেই জ্ঞান হচ্ছে হেকমত, এ হচ্ছে হেকমতের অর্থ। আমি তোমাদের কাছে জ্ঞান বিজ্ঞান নিয়ে এসেছি, ওয়ালি উবাইয়িনা লাকুম বাদাল্লাযী তাখতালিফুনা ফী, আর তোমাদের জন্য আমি বর্ণনা করতে এসেছি ওই কিছু বিষয়গুলি, যে বিষয়গুলিতে তোমরা মতবিরোধ করেছো, মতানৈক্য করেছো। কি সম্পর্কে কোন দিকে ইঙ্গিত করা হয়েছে? সূরে আলে ইমরানে এই বিষয়টা আরেকটি স্পষ্ট করা হয়েছে, ওয়ালি উহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, তোমাদের উপর যে কিছু জিনিস হারাম করে দেওয়া হয়েছিল সেগুলি হালাল করার জন্য এসেছি। ঈসা আলাইহিস সালামে আগের জামানায় কোন নবী ছিলেন? কোন নবীর দিন ছিল? মূসা আলাইহিস সালাম, কিতাব ছিল তাওরাত। ইহুদিরা তাদের বদমাইশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই বনী ইসরায়েলদের উপর, অর্থাৎ ইহুদিদের উপর কিছু জিনিস তাদের পানিশমেন্ট স্বরূপ, শাস্তি স্বরূপ হারাম করে দিয়েছিলেন। যেমন উদাহরণস্বরূপ, ওটার গোস্ত খেতে পারবে কিন্তু চর্বি খেতে পারবে না, কত কষ্টের ব্যাপার, গোস্তে চর্বি লেগে আছে, কি কত সমস্যা, তাই না? হ্যাঁ, গোস্ত খেতে পারবে কিন্তু কলিজা খেতে পারবে না, ঠিক না? এই এই রকমের কিছু মানে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তিমূলক কিছু বিধান দিয়ে দিয়েছিলেন, সেগুলি তাদের যেহেতু শাস্তিমূলক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন রহম করলেন বনী ইসরায়েলদের উপর, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে, ঈসা আলাইহিস সালাম তখন ওয়ালি উহিল্লা লাকুম বাদাল্লাযী হুররিমা আলাইকুম, তোমাদের বদমাইশের জন্য শাস্তি স্বরূপ যেগুলি হারাম করে দেওয়া হয়েছে সেগুলি হালাল করার জন্য এসেছি, আসলে সেগুলি হালাল কিন্তু তোমাদের বদমাইশের জন্য এগুলি হারাম করা হয়েছে। মানুষের পাপের জন্য অনেক কিছু থেকে মানুষ বঞ্চিত হয়, এখন আর নবী আসবে না, হালাল হারাম কিছু হবে না, কিন্তু আল্লাহর রিজিক থেকে বঞ্চিত হয়ে যায় মানুষ। মানুষ যখন হারাম কাজ করে, পাপ করে, তখন ভালো চাকরি চলে যায়, ভালো রিজিক ছুটে যায়, হ্যাঁ, অসুস্থ হয়ে পড়ে, সুস্থ মানুষ হঠাৎ করে এমন রোগ হইল আর চলতে পারে না। আল্লাহ পাক তোমাকে ভাগ্য দিয়েছিলেন কিন্তু তোমার পাপের জন্য এই শাস্তিগুলি এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে ঈসা আলাইহিস সালাম এই বক্তব্য রেখেছেন তাদের সামনে, ফাত্তাকুল্লাহ, সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াতিউনি মানে ওয়াতিউনি ছিল, আমার আনুগত্য করো, আমাকে মেনে চলো। দেখেন একই কথা, যেই কথাগুলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন ইসলামের দাওয়াত দিতে এসে, সেই কথাগুলি কে বলছেন? ঈসা আলাইহিস সালাম বলছেন। তাহলে সমস্ত নবী রাসূলগণের দাওয়াত হচ্ছে আল্লাহর একত্বের তাওহীদের দাওয়াত, সমস্ত নবী রাসূলগণের দাওয়াত হচ্ছে যে একমাত্র নবী আদর্শ মানুষ, সুতরাং একমাত্র আদর্শ হিসাবে নবীর অনুসরণ করবে, নবীর আনুগত্য করবে। ওয়াতিউন ইন্নাল্লাহু রাব্বি ওয়া রাব্বুক, নিশ্চয় আল্লাহ পাক হচ্ছেন আমার রব আর তোমাদের রব, ফাবুদু, সুতরাং একমাত্র তারই ইবাদত করো, যিনি রব, যিনি লালন পালন করলেন, যিনি খেতে দিচ্ছেন, যিনি সৃষ্টি করলেন, যিনি মানুষ করলেন, যিনি দৃষ্টি শক্তি দিলেন, তার সামনে সেজদা না করে মাজারে সেজদা করবে, দেব দেবীকে সেজদা করবে, হ্যাঁ দেবদেবীর সামনে জবাই করবে, মাজারে গিয়ে খাসি মোরগ জবাই করবে। ফাবুদু, যিনি আমার রব তোমাদের রব তারই ইবাদত করো তোমরা। হাযা সিরাত মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ, সহজ সরল পথ। ফাখতালাফাল আহজাব মিন বাইনিহিম, কিন্তু তাদের মধ্য থেকে বা তাদের মাঝে বিভিন্ন দল, আহজাব হিজবুনের বহু বচন, হিজবুন মানে একটি দল আর আহজাব মানে অনেক দল, বহু দল, বিভিন্ন দলগুলি তখন মতবিরোধ সৃষ্টি করল। ঈসা আলাইহিস সালামের আসমানে উঠিয়ে নেওয়ার পরে, আল্লাহ যখন উঠিয়ে নিলেন, তারপরে বনী ইসরায়েলদের মধ্যে আবার মতবিরোধ শুরু হইল, আবার মতবিরোধ ফিরে আসলো বিভিন্ন বিষয়ে, আকীদার বিষয়ে, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে। ইহুদি এবং খ্রিস্টান, কেউ কেউ বলেছেন তাফসিরে যে ইহুদি খ্রিস্টানদের মতবিরোধের দিকে ইঙ্গিত করা হয়েছে। ইহুদিরা বলল ঈসা ভালো মানুষ, ঈসা তো যার সন্তান, আর খ্রিস্টানরা খ্রিস্টান বলল ঈসা আল্লাহর বান্দা না, ঈসা ইবনুল আল্লাহর পুত্র। এরা দিল বাড়িয়ে উপরে উঠিয়া, কারা? খ্রিস্টানরা। আর ইহুদিরা ঈসা দিল পাতালে নামি। সুবহানাল্লাহ, একদল মানহানি করে জাহান্নামের রাস্তা ধরলো, কাফের হলো, আর একদল অতিরঞ্জন করে বাড়াবাড়ি করে কাফের হলো। ওই রকমই যে কোনো বিষয়ের ক্ষেত্রে যারা বাড়াবাড়ি করবে তারাও পথভ্রষ্ট, আর যারা মানহানি করবে তারাও পথভ্রষ্ট। রাসূলুল্লাহ সাল্লাম সম্পর্কে এইরকমই তিন ভাগে বিভক্ত হয়েছে মুসলিম জাতি। একদল অতিরঞ্জন করেছে, নবী হায়াতুন নবী, চিরকাল তিনি জীবিত, মরেননি, অথচ আল্লাহ বলছে ইন্নাকা মাইয়্যিত হেদামি, তুমি তো মারা গেছো, ইন্নাকা মাইয়্যিত, তুমি মারা যাবে, মাইয়্যিত না, হায়াতুন নবী বেঁচে আছেন, রিজিক পাচ্ছেন, তার বিবিদের সাথে সাক্ষাৎ করছেন, এগুলিও লিখেছে বিদাতীরা। তারপরে নবী নূরের পয়দা, নবী আলেমুল গায়ব সব জানেন, নবী হাজির নাজির, নবী আমাদের মিলাদ মাহফিলে চলে আসেন, সুতরাং শ্রদ্ধা দাঁড়িয়ে যেতে হয়, বড় মানুষ আসবে, বসে থাকবেন বেয়াদবি করে, রসূলুল্লাহ আসছেন আর বসে থাকবেন, কেম করেন? বুঝলেন? একদল আল্লাহ যেটা হারাম করেছে অতিরঞ্জন বাড়াবাড়ি করে উপরে উঠিয়ে জাহান্নামের রাস্তা ধরল, মুসলিম উম্মতের এক ফিরকা, আর এক ফিরকা বেনামাজি, বেদীন, নাস্তিক। নবী ভোগবিলাসী ছিলেন, এতগুলি কেন বিয়ে করলেন? হ্যাঁ নবী আবার কি, নবীর নাম বলতে পারবে না, বংশ পরিচয় বলতে পারবে না, কিন্তু ফাসেক পাপিষ্টদের, নায়ক নায়িকাদের, গায়ক গায়িকাদের, চোর বাটমারদের বংশ পরম্পরা সবকিছু বলতে পারবে তারা। এরা এক জাহান্নামের রাস্তা নিয়েছে। আর ইসলামপন্থী কোরআন এবং হাদিসের অনুসারীরা মধ্যপন্থী, ও কাজালিকা জালনাকুম উম্মাতাম ওয়াসাতা, মধ্যপন্থী। নবী সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়িও করেনি আর মানহানি ঘাটতিও করেনি, বরং নবীর অনুসরণ করে নবীর পিছনে পিছনে চলে। নবীর আগেও বাড়েনি, নবী করেননি আর আমরা করবো, আমাদের মিলাদ করতে, নবী না করলে কি হবে, আমাদের করতে হবে, কারণ আমাদের আরো দরকার আমলের, এই করে বাড়াবাড়িও করেনি আর নবীর থেকে পিছনেও থেকে যায়নি, বরং নবীর পাশে সবসময় আছে। যারা কোরআন সুন্নাহর অনুসারী তারা সবসময় নবীর ডানে বামে পাশে আছে, রয়েছে, আগেও বাড়েনি আর পিছনেও সরে যায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক ইরশাদ করছেন যে এই ইহুদি এবং খ্রিস্টান জাতিরা, অথবা খ্রিস্টানরা পরস্পর আপোষে মতবিরোধ শুরু করলো, খ্রিস্টানদের মধ্যে একদল বলল যে ঈসা আল্লাহর পুত্র ইবনুল্লাহ, আর একদল বলল আল্লাহর পুত্র না, তিন আল্লাহর এক আল্লাহ ঈসা, সালিসু সালাসা, ইন্নাল্লাহ সালিসু সালাসা। আর একদল বলল, আর একদল হকপন্থী, তারা বলছে না না না, তোমরা এগুলো ভুল বলছো, ঈসা আলাইহিসসালাম এসব শিক্ষা দেননি। ঈসা আলাইহিসসালাম শিক্ষা দিয়েছেন যে তিনি আব্দুল্লাহ ওয়া রাসূল, আল্লাহর বান্দা এবং রসুল। কমপক্ষে তিনটা দল, হকপন্থী, মধ্যপন্থী যারা। হ্যাঁ, এখনো একটা বাইবেল আছে, যে বাইবেল নাম হচ্ছে ইঞ্জিল বারনাবা, বারনাবা বাইবেল। এই বাইবেলে এখনো এই কথা লেখা আছে, কারণ বাইবেল ইঞ্জিল তো আল্লাহ একটা নাজিল করলেন, কিন্তু খ্রিস্টানদের কাছে আনাজিল খামসা, পাঁচ বাইবেল আছে। এই সত্য কথা যে বাইবেল আছে, বারনাবার বাইবেল, এটা স্বীকারই করে না তারা। এই বাইবেল বাদে পাঁচটা তাদের কাছে আছে, যেগুলি বিকৃত বাইবেল। তারা চিন্তা করেন কত বিকৃত হয়েছে তাদের ধর্মীয় পুস্তক। তো এই ইঞ্জিলে বারনাবাতে আছে হক কথা যে ঈসা আলাইহিসসালাম আল্লাহর বান্দা ছিলেন এবং রাসূল ছিলেন। সেজন্য খ্রিস্টান ক্যাথলিক হোক আর প্রোটেস্ট্যান্ট হোক আর অর্থোডক্স হোক, কেউ এই বর্ণাবাকে স্বীকার করে না, ওরা তৌহিদে বিশ্বাসী হবে না। তৌহিদে বিশ্বাসী হলে জান্নাতের রাস্তা ধরে নেবে, আর তৌহিদে বিশ্বাসী হলে শেষ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান নিয়ে আসবে, তো মুসলমান যে মুসলিম হয়ে যাবে না, তৌহিদে বিশ্বাসী না, মুশরিক হয়ে মরবে। শয়তান কিভাবে সুযোগ পেয়েছে মানব জাতিকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য? আল্লাহ বলছেন মানুষ যদি মত বিরোধ করে আল্লাহর দিনকে ছেড়ে দিয়ে, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়ে, ফাওয়াইলুল্লিল্লাযিনা যালামু, সুতরাং দুর্ভোগ রয়েছে ওই সব লোকদের জন্য, সর্বনাশ রয়েছে। ওয়াইল নামক জাহান্নাম রয়েছে, ওয়াইল জাহান্নামের একটি নামও, আর ওয়াইল মানে দুর্ভোগ, সর্বনাশ, ওই সব লোকদের জন্য যারা জুলম করেছে। কিসের দুর্ভোগ রয়েছে? মিন আযাবি ইয়াউমিন আলীম, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি, কিয়ামতের দিন যন্ত্রণাদায়ক দিন, সেই দিনের শাস্তির দুর্ভোগ রয়েছে। হালিয়ান জরুনা ইল্লা সাআ, তারা কি কিয়ামতের অপেক্ষা করছে? তারা একমাত্র কিয়ামতের অপেক্ষা করছে, দুনিয়াতে সংশোধন করবে না করবে না, আচ্ছা আচ্ছা করে নেব, নামাজটা ধরেই নেব, যারা পাপ করে তারা এরকমই, তাই না, তবা করে নেব, আচ্ছা হজটা করে আসি তারপর পাঁচ ওয়াক্ত নামাজ ধরে নেব, তাই না, হজ করে আসি তারপর তবা করে নেব। হালিয়ান জরুনা ইল্লা সাআ, এই শ্রেণীর লোকেরা কিয়ামতের অপেক্ষায় রয়েছে। আন্তা আতিয়াহুম বাগতাতান, যে কিয়ামত তাদের কাছে হঠাৎ করে চলে আসবে, বাগতাতান আকস্মিক ভাবে হঠাৎ করে চলে আসবে। ওহম লায়া শরুন, অথচ তারা টের পাবে না, ভাবতেই পারেনি যে আরে এই পঁচিশ পঞ্চাশ বছরের মধ্যে আমার লাইফে কিয়ামত চলে আসবে, আমার লাইফে দাজ্জাল চলে আসবে, আমার লাইফে এগুলি ঘটবে। কেউ কল্পনা করেছিলেন যে পকেটে পকেটে দুটো তিনটে মোবাইল হবে, বেতন পাঁচশো রিয়াল, তিনটে পকেটে মোবাইল, পকেট নিয়ে চলতে পারে না, দেখছেন না? আমি প্রথম যখন দুটো মোবাইল কারো কাছে দেখলাম, আমি আমি নিজেই পেরেশান, আমার পকেটে আসেনি, তারপরে পেরেশান যে দুটো কেমন করে উঠেছে, আমাকে তো ঝামেলা লাগছে, একটা তো মানি ব্যাগ, একটা মোবাইল ঠিক আছে ব্যালেন্স ঠিক আছে, আবার দুটো যদি মোবাইল হতো ব্যালেন্স ঠিক আছে, এই তো ফুলে থাকছে, কেমন করে চলছে, দেখি যে ক্লিন করছে, সাইকেল নিয়ে চলাফেরা করছে, পাঁচশো সাতশো বেতন, তিনটা মোবাইল, সুবহানাল্লাহ, এইরকম করছে, এইদিকে এইদিকে দেখছেন না, দুই হাতে টিপছে, সুবহানাল্লাহ। দশ বছর আগে কল্পনা করেছিলেন কেউ? তাহলে চিন্তা করেন, এইরকমই চিন্তা করেন যে দাজ্জাল আসবে, ঈসা আলাইহিস সালাম নেমে আসবেন, আর কিয়ামতের বড় বড় লক্ষণ চলে আসবে, ইয়াজুজ মাজুজ চলে আসবে, ওই রকমই অকল্পনীয় চলে, ওহম লায়া শরুন, আল্লাহ বলছেন আপনি টেরও পাবেন না যে এইভাবে এত দ্রুত হওয়ার কথা ভাবতেই পারিনি, ওহম লায়া শরুন, বুঝতেই পারবে না তারা। আল আখিল্লা ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, আল্লাহ বলছেন যে দেখো দুনিয়ার স্বার্থে বন্ধুত্ব কোনো কাজে আসবে না, তবে ঈমানের স্বার্থে দোস্তি করো, বন্ধুত্ব করো, ধর্মের খাতিরে বন্ধুত্ব, আল্লাহর খাতিরে বন্ধুত্ব, রাসূলের খাতিরে বন্ধুত্ব, কোরআন ও হাদিসের খাতিরে বন্ধুত্ব, এই স্বার্থ নিয়ে যদি বন্ধুত্ব করো তাহলে দুনিয়াতেও কাজে আসবে আর আখিরাতেও কাজে আসবে। আল্লাহ বলছেন আল আখিল্লা, আখিল্লা মানে কি বলতে পারেন কেউ? আখিল্লা খালিলুনের বহু বচন জামা, খালিল মানে অন্তরঙ্গ বন্ধু, আর তারই জামা বহু বচন হচ্ছে আল আখিল্লা, অন্তরঙ্গ বন্ধুরা, ইয়াউমাইযিন সেই দিন কিয়ামতের ময়দানে, বাযুহুম লিবাযিন আদুউন, পরস্পর শত্রু হয়ে দাঁড়াবে, সুবহানাল্লাহ। দুনিয়ার যত বন্ধুত্ব, একজন শাসকের আরেকজন শাসকের সাথে যে কূটনৈতিক সম্পর্ক আর দহরম বহরম আর খাতির, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অস্ত্রের সম্পর্ক, হ্যাঁ মাল সামানের ব্যবসায়ী সম্পর্ক, ধার পায় তার সম্পর্ক, পার্টি খেতে পায়, দাওয়াত খেতে পায় শুক্রবার রাতে বৃহস্পতিবার গিয়ে, তার সম্পর্ক, দুনিয়ার কত গরজের সম্পর্ক, এই সম্পর্ক সব ছিন্ন ভিন্ন হয়ে যাবে। বলছেন হ্যাঁ তাদের মাঝে যতগুলি সম্পর্ক, দুনিয়ার সম্পর্ক সবগুলি ছিন্ন ভিন্ন হয়ে যাবে। এখানে আল্লাহ বলছেন বাদম লে বাদিন আদুবন, পরস্পর শত্রু হয়ে দাঁড়াবে কিয়ামতের দিনে, কেউ কারোর সাথে পরিচয় নেবে না, একে অপরকে দেখে পালাবে। ইল্লাল মুত্তাকি, তবে মুত্তাকিনদের পরস্পর বন্ধুত্ব দুনিয়াতেও বহাল আর কিয়ামতের দিনও অটুট থাকবে, মুত্তাকিনদের বন্ধুত্ব কায়েম থাকবে কিয়ামতের দিন। সুতরাং তাকওয়ার ভিত্তিতে, আল্লাহ ভীরুতার ভিত্তিতে, দিনের ভিত্তিতে, আল্লাহর একত্রের ভিত্তিতে, নবীর অনুসরণের ভিত্তিতে মানুষের সাথে ভালোবাসা রাখতে হবে। ইয়া ইবাদি, হে আমার বান্দার, আল্লাহ পাক বলছেন লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, আলিয়াম আজকের দিনে, সেই দিন আল্লাহ তার বান্দাদেরকে যারা তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করেছে, তাদের অন্তরে তাকওয়া ছিল সুতরাং মুত্তাকি খুঁজেছে, পরহেজগার খুঁজেছে, নিজে গুনাহ থেকে বেঁচে থাকতো সুতরাং যারা গুনাহ থেকে বেঁচে থাকে তাদের রুমে গিয়েছে, তাদের কাছে গিয়ে বসেছে, তাদের সংসর্গ গ্রহণ করেছে, তাদের নম্বর সেভ করে রেখেছে, তাদের সাথে যোগাযোগ রেখেছে, বেনামাজির সাথে দাওয়াতের সম্পর্ক রাখেন কিন্তু দুনিয়ার খাতিরের সম্পর্ক, মদঘরের সাথে সম্পর্ক, ব্লু ফিল্মের সিটি থাকে তার সাথে তার ঘরে গিয়ে বসেন, আমি টিভি রাখি না কিন্তু আমার বন্ধুটা খুব খারাপ, মাঝে মাঝে ওই খারাপ ফিল্ম লাগিয়ে দেয়, ওখানেই কখনো দেখেছি, ওর সাথে বন্ধুত্ব কেন, এই হারাম বন্ধুত্ব কেন, সেই দিন দুশ্মন হয়ে যাবে আপনিও আর সেও আপনার দুশ্মন হয়ে যাবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিনরা পরস্পর দোস্ত হবে সেই দিন। আল্লাহ সেই দিন ঘোষণা করবেন, হে আমার বান্দারা যারা তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব স্থাপন করেছো, লা খাউফুন আলাইকুম, তোমাদের কোনো ভয় নেই, আল ইয়াউম আজকের দিন, ওয়ালা আনতুম তাহজানুনা, তোমাদের কোনো চিন্তাও নেই, তোমরা চিন্তিতও হবে না, আল্লাহর এরাই ওলি। কারণ আল্লাহ আল্লাহর ওলি সম্পর্কে কি বলছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর যারা বন্ধু তাদের কোনো ভয়ও নেই আর তাদের চিন্তা নেই, তারা কারা, আল্লাযিনা আমানু, যারা মুমিন, মুশরিক নয়, বিদাতি নয়, ওয়াকানু ইয়াত্তাকুন, আর গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতো, শিরকের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, বিদাতের গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, ফরজ ছাড়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, ওয়াজিব সুন্নাত ছাড়ার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো, হারাম নাজায়েজ খাওয়া করা দেখার গুনাহ থেকে বাঁচিয়ে রাখতো। তারাই মুত্তাকিন এবং তারাই আল্লাহ পাকের ওলি, আর তারা তাদের বন্ধুত্ব কিয়ামতের দিনও বহাল থাকবে। আল্লাহ বলছেন তারা কারা, আল্লাযিনা আমানু বিআয়াতিনা, যারা আমার আয়াতগুলির প্রতি ঈমান রাখতো, আল্লাহ প্রদত্ত বিধানে কোরআনে কারিমের প্রতি ঈমান, রাসূলের হাদিসের প্রতি ঈমান, ওয়াকানু মুসলিমিন, এবং তারা মুসলিম ছিল, তা আত্মসমর্পণকারী ছিল। উদখুলুল জান, আত্মসমর্পণকারী মানে কি, আপনার বয়স 60 বছর হয়ে গেছে তারপরে বুঝতে পারলেন যে এই মাসলায় আমি তো এতদিন ভুলেছিলাম, কোনো অসুবিধা নেই, আমি আল্লাহর দিনের সামনে রসুলের হাদিসের সামনে শিরনত, এতদিন ভুলেছিলাম, অসুবিধাটা কি, আজকে সংশোধন করলাম, তো আমার তো গৌরবের বিষয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ সংশোধনে তৌফিক দিয়েছে, যদি বাতিলের উপর মরেই যেতাম, এই তাবিজের উপর মরেই যেতাম, 60 বছর 70 বছর জানতে পারিনি যে তাবিজ শিরিক, আজকে জানলাম, আজকে সংশোধন করলাম আলহামদুলিল্লাহ, এতে তো গৌরব করা উচিত যে আল্লাহ পাক 60 বছর 70 বছর হইল, মরার আগে আমাকে তওবা করার সংশোধন করার সুযোগ দিয়েছেন, রহম করেছেন আমার উপর। আল্লাহ পাক তারপরে বলছেন উদখুলুল জান্নাত, তাদেরকে বল জান্নাতে যাও, আনতুম তোমরাও, ওয়াজওয়াজুকুম তোমাদের স্ত্রীরাও, তুহবারুন, সেখানে অভিনন্দিত হবে, তোমাদেরকে অভিনন্দন জানানো হবে, সেখানে ওয়েলকাম করা হবে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে। ইউতাফু আলাইহিম বিসিহাফিন মিন যাহাব, আর সেখানে ঘুর ঘুর করে আসবে, ঘুরে ঘুরে আসবে কারা, খাদেমরা, ইয়াতুফু আলাইহিম উইলদানু মুখাল্লাদুন, আয়াত আছে না, ঘুরে ঘুরে আসবে, বা বলতে পারে ইউতাফু আলাইহিম পরিবেশন করা হবে সেই সময় বিসিহাফিন মিন যাহাব, স্বর্ণের থালা, সেহাফ মানে হচ্ছে থালা, ও আকুয়াবিন, আর কুবের জমা, কুব মানে গ্লাস, এখনো গ্লাসকে এখানে কুব বলা হয়, স্বর্ণের গ্লাস পেশ করা হবে, ওয়াফিহা, দুনিয়াতে স্বর্ণ হারাম, স্বর্ণের পাত্র ব্যবহার করা হারাম, স্বর্ণের থালা গ্লাস ব্যবহার করা হারাম, কিন্তু জান্নাতে পুরুষ নারী সবাইকে, জান্নাতিদেরকে স্বর্ণের থালা, স্বর্ণের বাটি, স্বর্ণের গ্লাস আল্লাহ পাক দেবেন। ওয়াফিহা, আর ওই জান্নাতে মা তাশতাহিল আনফুস, যা মনে চাইবে তাই পাবে, ওয়াতালাযুল আয়ুন, আর চোখ যাতে লজ্জত হাসিল করবে, লজ্জত হাসিল বুঝেন তো, লজ্জত আরবি শব্দ, তালাজ্জ ওখান থেকে, চোখ যাতে তৃপ্ত হবে, চোখ যাতে শীতল হবে, তৃপ্ত, লাজিজ মানে হচ্ছে যাতে খেয়ে দে বা ভোগ করে তৃপ্তি হাসিল হয়, ওয়াতালাযুল আয়ুন, আর চোখ তাতে তৃপ্ত হবে, ও আনতুম ফিহা খালেদুম, সেখানে চিরকাল থাকবে, কারণ একটা টেনশন যদি থেকে যায়, খুব পেয়েছি কিন্তু একদিন একদিন এক্সিট লেগে যাবে, এক টেনশন লাগাই আছে তাই না, কখন যে একটু মনোমালিন্য হয় আর এক্সিট লেগে যায়, এই টেনশনে প্রবাসীরা বুঝতেই পারছেন তাই না, কিন্তু যদি এই টেনশন মুক্ত হয়ে যেতেন, যতদিন আছি আছি, কেউ কিছু বলবে না, আরাম সে নাকে তেরু দিয়ে, ভালো মানুষ ভালো কাজ করছেন, আর যারা মন্দ মানুষ মন্দ কাজেও আগে বাড়বে, তা আর তো চিন্তা নেই, কেউ তো পাঠাবে না জান্নাতে। আল্লাহ আকবার, আল্লাহ পাক ঘোষণা করে, আনতুম ফিহা খালেদুন, এখানে চিরকাল তোমরা থাকবে, অতিলকাল জান্নাতুল্লাতি উরিসতুমুহা, এই জান্নাত যেই জান্নাতে তোমরা উত্তরাধিকারী হয়েছো, বিমা কুনতুম তাআমালুন, তোমাদের আমলের বিনিময়ে, আমলের বিনিময়ে আল্লাহ পাকের রহমত হয়েছে, তাই তোমরা জান্নাতের ওয়ারিস, লাকুম ফিহা ফাকিয়াতুন কাসীরা, এতে তোমাদের জন্য বহু ফলমূল রয়েছে, মিনহা তাকুলুন, যা হতে তোমরা খাওয়া দাওয়া করবি, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ পাকের নীতি হচ্ছে কোরআনে কারিমে, যখনই আল্লাহ জান্নাতীদের কথা বয়ান করেছেন, যখনই জান্নাতের কথা বর্ণনা করেছেন, তখনই জাহান্নামী এবং জাহান্নামের কথা বর্ণনা করেছেন, যখনই সৎলোকের কথা বর্ণনা করেছেন, তখনই অসৎ লোকদের কথা, পাপিষ্ঠদের কথা বর্ণনা করেছেন। ইন্নাল মুজরিমিনা, পক্ষান্তরে যারা অপরাধী, ফি আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাবে তারা নিমজ্জিত হবে, খালেদিন চিরকাল সেখানে অবস্থান করবে। লা ইউফাত্তারু আনহুম, তাদের থেকে জাহান্নামের আযাবকে লাঘব করা হবে না, হালকা করা হবে না। ইউফাত্তারু মানে ইউখাফফু, হালকা করা হবে না। আর ফুতুর মানে হচ্ছে মধ্যখানে স্টপ হয়ে যাওয়া, আযাব বন্ধ হয়ে যাবে কিছুদিনের জন্য, এটা হবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহা মুবলিসুন, আর এই জাহান্নামে তারা নিরাশ হয়ে যাবে। মুবলিসুন মানে হতাশাগ্রস্ত থাকবে, নিরাশ হয়ে যাবে, কোন রকমের আশা নেই যে কোনদিন বেরোবে। অমা হুম বিখারেজিনা মিনান নার, কোনদিন জাহান্নাম থেকে বেরোবে না। অমা জালামনা, আল্লাহ বলছেন এইরকম করে আমি জুলুম করেছি নাকি জাহান্নামীদেরকে, যে জাহান্নামে দিয়েছি আমি জুলুম করেছি, আমি জুলুম করিনি আল্লাহ বলছেন। ওয়ালাকিন কানহুম যালিমুন, বরং তারা নিজেদের উপর নিজেই জুলুম করেছে, নিজে শিরিক করে জুলুম করেছে, নবীর তরিকা ছেড়ে জুলুম করেছে, ফরজ ছেড়ে জুলুম করেছে, নামাজ ছেড়ে জুলুম করেছে, হারাম খেয়ে জুলুম করেছে, মানুষের বান্দার উপর জুলুম করেছে, তারা এই জুলুম করেছে। ওয়ানাদাও, কিয়ামতের দিনে জাহান্নামে যখন জাহান্নামীদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে, তারপরে জাহান্নামীরা দেখলো যে আর আশা নেই, ঘোষণা হয়ে গেল খুলুদুন ফালামত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আছে, জাহান্নামীরা জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, আল্লাহ ফাকর রব্বুল আলামিন ডাক দিবেন, ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, সবাই তাকিয়ে দেখবে ভয় ভয়ে, কি যে হইল, আবার কোন রকম উল্টাপাল্টা হুকুম হয় নাকি, এখান থেকে বের হইতে হয় নাকি, ভয়ে ভয়ে জান্নাতীরা। জাহান্নামীরা ইয়া আহলান নার, হে জাহান্নামীরা, এদের একটু আশা কি জানি হইতে পারে, আমাদের সম্পর্কে অন্য কোন চিন্তা হয়েছে আল্লাহ পাকের, মানে অন্য কোন ইচ্ছা হয়েছে, হয়তো উঠাবেন আল্লাহ এখান থেকে। এরা আশা নিয়ে, জাহান্নামীরা আশা নিয়ে তাকিয়ে দেখছে যে কোন আশা হইতে পারে, ভালো আশা। আর জান্নাতীরা ভয় ভয়, কারণ জান্নাতীরা যা পর পেয়ে গেছে, এখন ভয় ভয় ছাড়ার কিছু নেই, কি জানি এরকম ডাক কেন হইল। আল্লাহ বলে খুলুদুন ফালামত, চিরকাল থাকবে, এখন জান্নাতীরাও শোনো জাহান্নামীরাও শোনো, ফালামত, আর মত হবে না, আগুনে জ্বলে ছাই হয়ে যাবে, মত হবে না। দুনিয়ার আগুনে সামান্য ধোঁয়াতে মত হয়ে যায়, আগুনে না জ্বললেও ধোঁয়ার চাপেও মত হয়ে যায়, তাই না, আর একটু জ্বললেই মত হয়ে যায়, চামড়া উপরের জ্বলে গেলে আর কোনো কষ্ট পায় না, কারণ আসল কষ্ট মানুষ পায় আগুনে জ্বললে, কিসে, চামড়াতে। এই জন্য আল্লাহ জাহান্নামীদের সম্পর্কে বলেছেন কুল্লামা নাজিরা জুলুদহুম, যখন চামড়াগুলি জ্বলে যাবে, বাদ্দাল্লাহু জুলুদান গায়রাহা, তখন আমি চামড়া বদলে দেব, নতুন চামড়া দিয়ে দেব। তাফসীরকারগণ এর সায়েন্টিফিক রহস্য বের করেছেন, আল্লাহ চামড়া বদলাবার কথা কেন বলেন, আল্লাহ তো বলে না গোস্ত বদলে দিব। হ্যাঁ সুবহানাল্লাহ, কারণ গোস্তে আগুনে টের পাবেন না, যখন চামড়া জ্বলে গেছে তারপর কিছু টের পাবেন না, চামড়া আল্লাহ বদলে দেবেন শুধু, আর জ্বলতে থাকবে, মত হবে না। আল্লাহ পাক বলছেন যখন এইরকম জ্বলতে থাকবে, নিরাশ হয়ে গেছে, শেষখানে বলবে জাহান্নামের দারোগা, জাহান্নামের দারোগার নাম জানেন, মালিক। এই যে মালিকের কথা আল্লাহ উল্লেখ করেছেন, এই মালিক জাহান্নামের দারোগা, তার কাছে একটা দরখাস্ত করবে, জেলের যারা হেড থাকে তাদের কাছে আসামিরা দরখাস্ত করে, হ্যাঁ আমাদের এটা ফয়সালাটা হয় না কেন, একটু ই করা হোক, কি দরখাস্ত করবে, যে আল্লাহকে কমপক্ষে একটু বলো আমাদের মতটা হয়ে যাক, মত হয়ে যাক। মানুষ যখন কষ্ট থাকে দুনিয়াতে, অনেকে মত চায় না, এই জন্য একসঙ্গে জাহেল মূর্খরা আত্মহত্যা করে, মনে করে যে মত হইলে আত্মহত্যা করে দিলে মনে হয় আরাম পাবো, কিন্তু এই দুনিয়ার শাস্তি চাইতে বড় শাস্তিতে যে গেল, ওর ওই আখেরাতের প্রতি ইমান নেই, ওই আজাব শাস্তিতে ইমান নেই, এই জন্য আত্মহত্যা করে। আর কাফিররা সবচেয়ে বেশি আত্মহত্যা করে, কারণ পরকাল বলে কিছু তাদের কাছে বিশ্বাসী নেই। এখনো মুসলিম সমাজে অধিকাংশ লোক পাপিষ্ট হইলেও মুসলিম সমাজে আত্মহত্যার হার অনেক কম কাফেরদের চাইতে, কেন, সুখী দেশগুলিতে বেশি আত্মহত্যা, জি কেন, তারা সবচেয়ে বেশি টেনশনে ভুগছে, এবং তাদের পরকালে যেহেতু বিশ্বাস নেই, সেই জন্য তারা আত্মহত্যা করছে, মনে করছে মরে গেলেই হয়তো আরাম পেয়ে গেলাম, কিন্তু আরাম নয়, আজাবের আজাব এই চলতেই থাকবে। আল্লাহ পাক বলছেন ওয়ানাদাও, তখন জাহান্নামীরা চিৎকার করে ডাকবে, ইয়া মালিক, ও হে মালিক, জাহান্নামের দারোগা, লিয়াকযি আলাইনা রব্বুকা, তোমার রবকে বলো আমাদের ক্ষেত্রে আল্লাহ একটা কোন ফয়সালা করে দিক, চূড়ান্ত ফয়সালা মানে মওতের ফয়সালা করে দিক, আল কাজা মানে মওতের ফয়সালা করে দিক। কালা, তখন দীর্ঘদিন পরে জবাব আসবে, ইন্নাকুম মাকিসুন, মত আসবে না, চিরকাল তোমরা এখানে অবস্থান করবে, মাকাসাম কুসু মানে অবস্থান করা, তোমরা এখানে এই জাহান্নামে অবস্থান করবে। লাকাদ জিনাকুম বিল হক, আল্লাহ পাক তখন তাদেরকে বলবেন যে আমি তোমাদের কাছে সত্য নিয়ে এসেছিলাম, মানে সত্য পাঠিয়েছিলাম আমার রসুলকে দিয়ে, ওয়ালাকিন আকসারাকুম লিল হক কারিহুন, কিন্তু হে মানব জাতি হতভাগা, তোমাদের অধিকাংশ লোক হককে সত্যকে ঘৃণা করে থাকে, সত্যকে ঘৃণা করেছো তোমরা, সত্যকে মানতে রাজি হওনি। সত্য কোরআনে করিম, সত্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ হাদিস, সত্য হচ্ছে আম্বিয়া এবং রসুলগঞ্জ যে দাওয়াত নিয়েছেন যুগে যুগে, সেটাই হচ্ছে সত্য। আল্লাহ পাক প্রতিটি যুগে নবী রসুলগণের মাধ্যমে সত্য আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলছেন যে কাফেররা তারা কি কোন শক্ত ষড়যন্ত্র করেছে, তাদের নিজের কাজের কোন শক্ত ষড়যন্ত্র করেছে? আব্রাম আইব্রাহিম মানে কোন অকাট্য ফয়সালা করা। ফাইন্না মুবরিমুন, জেনে রাখো তোমরা যদি নবী মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করো, আমিও তোমাদের ক্ষেত্রে অকাট্য ফয়সালা করেছি। কি ফয়সালা? যে আমার নবীকে আমি হিজরত করাবো, হিজরত করার পরে দ্বিতীয় হিজরতে বদর করাবো, আর বদরে তোমাদের বড় বড় নেতা 70 জনকে জাহান্নামে পৌঁছাবো। হ্যাঁ, মুসলিমদের মুসলিম মজলুম নির্যাতিত যারা তাদের হাতে তাদের তোমাদেরকে হত্যা করিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বদর দিয়ে, খন্দক দিয়ে, মক্কা বিজয় দিয়ে, হুনাইন দিয়ে এই কাফের কুরাইশ মক্কাবাসীদেরকে আর আশেপাশের আরো মুশরিকদেরকে লাঞ্ছিত অবদস্ত করে আল্লাহ পাক যা করতে চাইছেন তাই করলেন। আমি ইয়াসাবুন আন্না লা নাসমাসির রহমান জাহম, তারা কি মনে করে যে আমি তাদের গোপন কথা, নাজুয়া মানে হচ্ছে গোপন কথা আর সির মানে গোপন কাজ, সির সির মানে গোপনীয় জিনিস আর নাজুয়া মানে চুপি সুরে যে কথা বলে এটাকে বলে নাজুয়া, কানে কানে যদি কথা বলেন এটাকে বলে নাজুয়া। আল্লাহ বলছে আমি আসাবো না তাদেরকে এটাই ধারণা, আন্না লা নাসমা আমি আল্লাহ শুনি না শুনতে পাই না, সিররাহুম তাদের গোপন আচরণ, নাজুয়াহুম এবং গোপন কথা লুকায়িত কথা, বালা হ্যাঁ অবশ্যই শুনি অতিরিক্ত আমি তো শুনি, ওয়া রাসূলুনা লাদাইহিম ইয়াকতুবুন আমার প্রেরিত দূতগণ রয়েছে, কে ফেরেশতারা রয়েছে, লাদাইহিম তাদের পাশেই রয়েছে তাদের ডানে বামে, ইয়াকতুবুন তারা রেকর্ড করতে আছে লিখতে আছে, ইয়াকতুবুন কুল। তারপরে আল্লাহ পাক বলছেন যে কাফের মুশরিকরা আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে এই সম্পর্কে, ইন কান আলি রহমান ওয়ালাদুন, যদি রহমান দয়াবান আল্লাহ পাকের কোন সন্তান সন্ততি হইত, ছেলে মেয়ে হইত, ফানা আউয়ালুল আবেদিন এই বিষয়টি আমি প্রথম মেনে নিতাম। একটি তাফসীর, আউয়ালুল আবেদিন মানে আল্লাহ যদি আসলে কোন সন্তান ছেলে মেয়ে হইত, ফেরেশতাই হোক আর ওজাইর অথবা ঈসা আলাইহিস সালামে হোক আর কেউ হোক, যদি আল্লাহর কোন ছেলে মেয়ে হইত, ফানা আউয়ালুল আবেদিন এই বিধানটিকে আমি প্রথম মেনে নিতাম, এটা একটা তাফসীর। দ্বিতীয় তাফসীর হচ্ছে আবেদিন মানে শাব্দিক অর্থ আবেদিনের ইবাদত করা, তাহলে এইভাবে অর্থ করেছেন কেউ কেউ, যদি আল্লাহ পাক রহমানের কোন সন্তান হইত, ফানা আউয়ালুল আবেদিন আমি প্রথম তাদের ইবাদত করতাম, কারণ আল্লাহর সন্তান তো আল্লাহর ভাগ আছে, সুতরাং আল্লাহর সন্তানের ইবাদত করতাম যেমন আল্লাহর ইবাদত করি। তো আমি তো করি না, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কোন সন্তান সাব্যস্ত করি না, কেউ কারণ নেই আর আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না। সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরজ, পাক পবিত্র সেই সত্তা যিনি আসমান এবং জমিন সমূহের রব, রাব্বিল আরশ আর আরশের যিনি অধিপতি আরশের রব, আম্মা ইয়াসিফুন তিনি যেসব তোমরা তারা বর্ণনা করছে তা থেকে পাক পবিত্র। আসলে এইভাবে বলেন সুবহান রাব্বিস সামাওয়াতি ওয়াল আরজ রাব্বিল আরশ, যে আল্লাহ আসমান সমূহ আর জমিনের রব, যিনি আরশের রব প্রতিপালক মালিক, তার পবিত্রতা ঘোষণা করি ওই সব দোষ ত্রুটি থেকে যা তারা বর্ণনা করে থাকে, যে আল্লাহর পুত্র আছে, আল্লাহর শরীক আছে, আল্লাহ ওলিয়া আউলিয়াকে দায় দায়িত্ব দিয়েছেন, ওলিয়া আউলিয়াকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, ভাগ বন্টন করে দিয়েছেন, যেমন মন্ত্রী মিনিস্টার যে প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী সে বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন মন্ত্রী পদগুলি ভাগ করে দিয়ে দেয়, কারণ একাই দেশ একা সামলানো যাবে না, আল্লাহ পাককে তারা ওই রকম মনে করেছে দুর্বল। আল্লাহ পাক এসব থেকে পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করছি, নবী শাসনকে আল্লাহ হুকুম করছে যে তুমি আল্লাহ পাকের তসবি করো, পবিত্রতা ঘোষণা করো, ফাজারহুম এবং তাদেরকে ছেড়ে দাও, ইয়াখুদু ওয়ায়ালহাবু, তারা তাদের বাতিল কথায় মত্ত থাক, খাজা ইয়াখুদু মানে বাতিল কথায় মত্ত থাকা, ওয়াইয়াল আবু আর তারা খেল তামাশা করতে থাক, হাত্তা ইউলাকু ইয়াউমাহুমুল্লাযী ইয়াদুন, এমনকি সেই দিনের তারা সম্মুখীন হোক যেই দিনের তাদের সাথে প্রতিশ্রুতি করা হয়েছে, ওয়াদা করা হয়েছে যে কিয়ামতের দিনে তোমাদের জবাবদেহি করতে হবে, হিসাব হবে। আল্লাহ পাক তার বলছেন ওয়া হুওয়াল্লাহু ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন, আল্লাহ সেই সত্তার নাম যিনি আসমানেও মাবুদ, মানে আসমানেও আল্লাহ পাকের ইবাদত করা হয়, অসংখ্য ফেরেশতা আসমানে আল্লাহ পাক রব্বুল আলমের আদেশ নিষেধ মেনে চলছেন, বাইতুল মামুরে প্রতিদিন প্রতি অক্তে হ্যাঁ 70,000 করে ফেরেশতা আল্লাহ পাকের ইবাদত করছেন একবার, তারপরে আর তাদের পালা আসবে না, এত অসংখ্য ফেরেশতা আসমানে আল্লাহ পাকের ইবাদত বন্দী করছেন, আল্লাহ পাকের আদেশ নিষেধে সামান্য কোন ঘাটতি করেন না মানতে ফেরেশতারা, লা ইয়াসুন আল্লাহ মা আমারা হুম ইয়াফালুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলছেন যে আসমানেও আল্লাহ পাক মাবুদ, উপাস্য ইলাহুন মানে মাবুদ, ওয়াফিল আরদে ইলাহুন এবং আল্লাহ জমিনও সত্য মাবুদ, পৃথিবীতে সত্য মাবুদ। বহু মানুষ এই তৌহিদকে আল্লাহর একত্বকে জেনে আল্লাহ পাকের ইবাদত বন্দী করছে, আর কিছু জিনিস আছে যে জিনিসগুলিতে মুশরিক কাফের নাস্তিকও আল্লাহর নীতিমালার বিরুদ্ধে যেতে পারে না, সেটা হচ্ছে আল্লাহর সৃষ্টিগত নীতিমালা, এটাও এক ধরনের আল্লাহর আনুগত্য করা বাধ্য হয়ে, যেমন পায়ে চলছে আল্লাহর নেক বান্দা নবী রসুলগণ আমরাও পায়ে হাঁটি, আর নাস্তিক আল্লাহর দুশ্মন আল্লাহর দিনের দুশ্মন মুশরিক, মুশরিক সেও পায়ে হাঁটে চোখে দেখে হ্যাঁ মাথা উপরে করে চলে, আল্লাহর দিনের বিরোধিতা করলে তো আল্লাহ যে সিস্টেম তৈরি করে দিয়েছেন চলাফেরার সৃষ্টিগত সিস্টেম তার বিরোধিতা করো, যে মুসলিমরা যেহেতু পায়ে চলে আর চোখে দেখে আমি নাকে দেখবো এই দুটো নাক দিয়ে দেখবো আর পায়ে হাঁটবো না হাতের ভরে হাঁটবো মাথার ভরে হাঁটবো করো, এই ক্ষেত্রে আল্লাহ বলেছেন সুরায় এই হজে যে ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল তাওআন আও কারহান, আসমান জমিনে যে কেউ আছে রাজি হয়ে আল্লাহর ইবাদত করুক সেজদা করুক অথবা কারহান, রাজি নয় আল্লাহর ইবাদত করতে চায় না নামাজ পড়তে চায় না আল্লাহর তাওহীদ বিশ্বাস করতে চায় না, কিন্তু বাধ্যতামূলক কিছু সৃষ্টিগত আল্লাহ পাকের নিয়ম নীতিমালায় চলতে বাধ্য, বাধ্যতামূলক আল্লাহ পাককে যেন সেজদা করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করেছেন কিন্তু তা দিয়ে সে মুক্তি পাবে না, তার মানে এই নয় যে সে চোখে দেখছে আর পায়ে হাঁটছে সেজন্য সে আল্লাহর ইবাদত করলো সেজদা করলো সে মুক্তি পেয়ে যাবে না, কারণ আল্লাহ পাক যেই ক্ষেত্রে তাকে স্বাধীনতা দিয়েছেন এবং অসৎ কাজ থেকে বাঁচতে বলেছেন সৎ কাজ করতে বলে সেই ক্ষেত্রে সে আল্লাহর দিন মোতাবেক জীবনযাপন করে না। আল্লাহ বলছেন তারপরে ওয়াহুয়াল হাকিমুল আলিম, সে আল্লাহ হচ্ছেন প্রজ্ঞাবান তিনি হচ্ছেন সর্বজ্ঞ সবকিছু জানেন, ওয়াতাবারাকাল্লাযী লাহু মুলকু সামাওয়াতি ওয়াল আরযি, বরকতময় সেই সত্তা যার জন্য রয়েছে আসমান জমিনের মালিকানা, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী যিনি, অমা বাইনাহুমার যা কিছু আসমান জমিনের মাঝে রয়েছে, ওয়া ইনদাহু ইলমুস সাআহ, আর আল্লাহ পাকের নিকটে কি রয়েছে কিয়ামতের জ্ঞান রয়েছে, কেউ জানে না যে কখন কিয়ামত হবে, ওয়া ইলাইহি তুরজাউন এবং তার কাছেই তোমাদেরকে ফিরে যেতে হবে, ওয়ালা ইয়ামলিকুল লাযীনা ইয়াদুনা মিন দুনিহি শাফা, আর ওই সব লোকেরা যাদেরকে আল্লাহকে বাদ দিয়ে ডেকে থাকে তারা শাফাতের অধিকারী নয় মালিক না ক্ষমতা রাখে না, আল্লাহকে বাদ দিয়ে যেসব দেবদেবীর পূজা করছে আল্লাহকে বাদ দিয়ে যেসব কবর মাজার পূজা করছে তাদের কাছে শাফাত সুপারিশ করার কোন ক্ষমতা নাই, যে আল্লাহর কাছে তারা সুপারিশের ক্ষমতা নিয়ে রেখেছে আর ইচ্ছা মতো সুপারিশ করবো আর নিজের মুরিদানদেরকে জান্নাতে নিয়ে যাব আমাদের ভক্তদেরকে জান্নাতে নিয়ে যাব, এই ক্ষমতা কাউকে দেওয়া হয়নি আল্লাহ বলছেন, ইল্লা মান শাহিদা বিল হক, তবে যেই ব্যক্তি সত্যের সাক্ষী দেবে, সত্যের সাক্ষী মানে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে, লা ইলাহা ইল্লাল্লাহর শর্তগুলি পূরণ করবে দাবি পূরণ করবে, লা ইলাহা ইল্লাল্লাহর জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করবে, ইল্লা মান শাহিদা বিল হক ওয়াহুম ইয়ালামুন, এবং সে সম্পর্কে জ্ঞান অর্জন করবে। এই আয়াত সম্পর্কে ওলামায়ে কিরামরা যারা আকীদার ওলামা তারা বলেছেন যে এই আয়াতে লা ইলাহা ইল্লাল্লাহর একটি শর্তের কথা বলা হয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ কোন মন্ত্র না, যে একটা লোক লা ইলাহার অর্থ বুঝে না তার দাবিও পূরণ করেন না আর লা ইলাহা ইল্লাল্লাহ তার কাছ থেকে কি চাই তাও করতে চায় না, তাকে শুধু মন্ত্রের মতো পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও কোনো কাজে আসবে না, এটা তো সহজে বুঝে আসছে যে একটা অমুসলিমকে নিয়ে এসে যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দেন মুসলিম হবে না, অন্তরে কিছুই জানে না বুঝেও না আর অর্থও বুঝলো না কখনো মুসলমান হবে না। আর আর এক শ্রেণীর লোকের কথা বলছে, আমাদের সমাজে আছে যারা জিকির করে বিদাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ খুব জিকির করে সম্মিলিত বিদাতি জিকির সুর ধরে জিকির, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জিজ্ঞেস করেন বুঝেই না অর্থ জানে না, লা ইলাহা ইল্লাল্লাহর দাবি আল্লাহ ছাড়া কেউ মাবুদ নাই সুতরাং সমস্ত ইবাদত কার জন্য হবে আল্লাহর জন্য, মাজারে গিয়ে সিজদা করে সিজদা, আবার তো মাজারকে কেন দিলে তুমি যখন ইবাদত সমস্ত আল্লাহর হবে, তো দোয়া তুমি ওই পীরকে কেন দিলে মরা মানুষকে কেন দিলে তার কাছে কেন দোয়া, ছেলে চাইতে গেলে সন্তান চাইতে গেলে ওই কবরের কাছে মাজারের কাছে কেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো দাবি তো পূরণ করলে না, তো লা ইলাহা ইল্লাল্লাহ বেশ কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটি শর্ত হচ্ছে তার অর্থ জানতে আল ইলম, এই লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে নলেজ হাসিল করতে হবে। এর মানে কি, এর দাবি কি, অর্থ কি, মন্ত্র নয় এটা। আল্লাহ বলছেন ইল্লামিন শাহিদ বিল হক, সাক্ষী দল এই সত্য কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, ওহুম ইয়ালামুন, এবং তার অর্থও জানে। তাহলে যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করেছে জীবনে, সে সাফাত করতে পারে আপন জনদের সম্পর্কে, কিছু গুনাহ করে মারা গেছে তাদের সাফাত করবে। এইরকমই যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে এবং তার দাবি পূরণ করেছে, তার শর্ত পূরণ করেছে, সেই ব্যক্তির সম্পর্কে সাফাত হবে, সে নিজেও সাফাত করতে পারবে আর তার সম্পর্ক সাফাত অন্যরা করতে পারবে। কিন্তু নবী রসুল করবেন, নবী রসুলগণ কখনো সাফাত করবেন না মুশরিকের জন্য, কখনো সাফাত করবেন না যে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি নামাজ পূরণ করলো না। এই জন্য আল্লাহ কোরআন এখানে সূরাতুল মুদাসসির কি বলেছেন, যারা জাহান্নামে যাবে তাদের মুখ্য কারণ জাহান্নামে যাওয়ার, লামনাকু মিনাল মুসল্লিন, আমরা মুসল্লি ছিলাম নামাজ পড়তাম না। তারপরে আল্লাহ তারপরে একটি আয়াত পরে বলছেন ফামা তানফাউহুম শাফাআতু শাফিঈন, এই বেনামাজিদের সম্পর্কে, মুশরিকদের সম্পর্কে যারা দিন মানেনি প্রতিষ্ঠা করেনি, তাদের ক্ষেত্রে কোন সুপারিশকারী সুপারিশ কাজে আসবে না, ফামা তানফাউহুম কাজে আসবে না শাফাত। তাহলে সুপারিশ যার জন্য করবেন তারও কলমা প্রতিষ্ঠা করতে হবে, সুপারিশ যে করবে সেও তাওহীদ প্রতিষ্ঠাকারী হইতে হবে। বিদাতি পীর শিরকে আকিদায় ভরা, হোসেন মানসুর হাল্লাজের হলুলের আকিদায় ভরা, ইবনে আরবির ওয়াহদাতুল ওজুদ, দুনিয়ার সবকিছু হচ্ছে আল্লাহ, দুনিয়ার সবকিছু আল্লাহ, এই কুফুরি আকিদায় ভরা, এই আকিদাগুলি পীরতন্ত্রের প্রায় তরিকতগুলিতে মজুদ আছে, সবগুলিতে মজুদ আছে। আমাদের ভাই পীরতন্ত্র থেকে এসেছি আবুল হোসেন কারি সাহেব বলছে সবগুলিতে মজুদ আছে, কথা সত্যি, আমি একটু কম করে বলেছি, সবগুলি তরিকাতে ওয়াহদাতুল ওজুদ আর হোসেন মানসুর হাল্লাজ, হোসেন মানুষের হাল্লা সম্পর্কে দেওবন্দি আলিম নূর ইসলাম আলিপুরি বলছে যে সে আনাল হক বলে আল্লাহর ওলি হয়েছে। নূর ইসলামের বক্তব্য আমি শুনেছি, বলছে হোসেন মানুষের হাল্লাজ বলল আনাল হক, আমি আল্লাহ হয়েছি, সেটা বলে আল্লাহর ওলি হয়ে গেল। দেখেন কেমন কুফরি কথা। আর ফেরাউনও বলেছিল আনাল হক, আমি রব হয়েছি, আমি হক হয়েছি, সে শয়তানের ওলি হয়ে গেল, সে বড় শয়তান হয়ে গেল। এত অবিচার কেন? একই কথাই বলল ফেরাউন বলল মিশরে, সেই জন্য সে হয়ে গেল শয়তানের ওলি, কাফের হয়ে গেল। আর হোসেন মানসুর হাল্লাজ ভারতের ব্রাহ্মণদের শিষ্য কয়েক বছর থেকে আসলো আর জন্মসূত্রে মুসলিম, সেই জন্য সে আল্লাহর ওলি হয়ে গেল। এই ফয়সালা করার ক্ষমতা কে দিল তোমাকে বাবা, যে দুইজনই কুফুরি কথা বললো, একজন কাফেরদের বড় নেতা আর একজন মুসলিমদের বড় ওলি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই বাতিল আকীদা ছড়াচ্ছে এইরকম আলেম, যাদেরকে বড় বড় আলেম মনে করা হচ্ছে, অলিপুরে কি এক শ্রেণীর লোকের মনে করে বড় আলেম, তার আকিদা বললাম এটা। তাহলে বাকি আছে কি? সবগুলি তরিকাতে এই ওয়াহদাতুল উজুদ আর এই হাল্লাজের এই কুফুরি আকিদা ভরা। আনাল হক মানে আমার মধ্যে আল্লাহ ঢুকে পড়েছে, সুতরাং আমার পূজা করলে আল্লাহ পূজা করা, এটাই তো হিন্দুরা বলছে, এটাই তো হিন্দুরা বলছে যে দুর্গার পূজা না, ও তো আল্লাহরই পূজা, উপর আল্লাহর পূজা, সরস্বতীর পূজা না, সরস্বতীর মাধ্যমে তো উপর আল্লাহকে পাওয়া যাবে, এই কথাই তো বলছে তারা। পার্থক্য কোথায়? পার্থক্য শুধু মূর্তির আর মাজারের পার্থক্য, আর কিছু না, দুর্গার আর দরগার পার্থক্য। আল্লাহ পাক রব্বুল বলছেন যে ইল্লা মিন শাহিদ বিল হক, সত্যিকার অর্থে যদি কালেমা ইলাহা হকের সাক্ষী দিয়ে থাকে এবং হকের জ্ঞান হাসিল করে থাকে, তাওহীদ প্রতিষ্ঠা করে থাকে, তাহলেই সাফাত করবে আর তারও জন্য সুপারিশ হবে আম্বিয়া রসুলগণের। ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন আল্লাহ, তাদেরকে যদি জিজ্ঞাসা করো যে তাদেরকে কে সৃষ্টি করেছে, মক্কার মুশরিক আরবদেরকে জিজ্ঞাসা করা হইতো যে তোমাদের কে সৃষ্টি করেছে, লাত উজ্জা হুবাল দেবদেবী সৃষ্টি করেছে না অন্য কেউ সৃষ্টি করেছে, কে সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন আল্লাহ, তারা অবশ্যই বলবে যে আল্লাহ। তারা বলতো না যে হুবাল সৃষ্টি করেছে, লাত সৃষ্টি করেছে, মানাত সৃষ্টি করেছে। এমনকি হিন্দুকে যদি জিজ্ঞাসা করে তোমাকে কি সরস্বতী সৃষ্টি করেছে না উপরওয়ালা, কিন্তু তাই বলে কি হিন্দু মুসলিম হয়ে যাবে? তাহলে তাওহীদ রুবুবিয়াত আল্লাহকে শুধু সৃষ্টিকর্তা আর রব মনে করলে হবে না, ইবাদত তো সমস্ত আল্লাহর জন্য করতে হবে, সেজদা রুকু দোয়া ফরিয়াদ সন্তান চাওয়া রোগের আরোগ্য সব আল্লাহর কাছে চাইতে হবে, কোরবানি জবাই করা আল্লাহর জন্য করতে হবে, পীরের দরগাহে কবর মাজারে ওরসি গিয়ে জবাই করছেন, মনে করছেন মুসলিম হয়ে থাকলাম, আল্লাহর ওলি হয়ে গেলাম, সব শিরকুফরি করে। আল্লাহ পাক তারপরে বলছেন ফান্না ইউফাকুন, যখন আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ রব, ফান্না ইউ কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ, তাহলে উল্টো দিকে কেন যাচ্ছ, যিনি রব তাকে সেজদা করো, যিনি রব তার জন্য জবাই করো, যিনি রব তাকে তার উলুহিয়াত তার ইবাদতকে মেনে নাও। ওয়াকিলহি ওয়াকিলহি ইয়া রব্বি, এই কিলহি কে আতফ করা হয়েছে ওয়াইন্দাহু ইলমুস সাহ, আল্লাহ পাকের কাছে কিয়ামতের এলম আছে এর উপর ওলামার বলেছেন। তো ওয়াকিলিহি মানে আল্লাহ পাকের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য এই বাণীরও জ্ঞান আছে। ওয়াকিলিহি মানে ওয়াকাউলিহি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন আল্লাহর কাছে অভিযোগ করে যখন ইসলামের দাওয়াত পেশ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত পেশ করলেন মুশরিকদের মাঝে মক্কায়, তখন তারা অস্বীকার করল, মানল না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হয়ে গেল। তখন আল্লাহর কাছে অভিযোগ করে দোয়া, ইয়া রব্বে, হে আল্লাহ, হে পরওয়ারদিগার, ইন্না হাওলাই কওমুল লা ইউমিনুন, এরা এমন জাতি, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিয়া, এরা ঈমান নিয়ে আসবে না আল্লাহ গো, এরা ঈমান নিয়ে আসবে না। এই যে শিকায়ত, এই যে কমপ্লেন, অভিযোগ আল্লাহর সামনে করেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরও জ্ঞান আল্লাহ পাকের কাছে আছে। এটা একটি তাফসীর, এটাই তাফসীর, তাফসীর ইবনে কাসির আছে। তবে আরেকটি তাফসীর দেখলাম, কেউ কেউ তাফসীর করেছে, সেটা হচ্ছে ওয়াকিলিহি, এটা ওয়াও কাসামের জন্য, মানে আল্লাহ পাক যেন শপথ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুয়ার বাণী, আমি আল্লাহ শপথ করছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীর, এই দুয়ার, এই বক্তব্যের, কি ইয়া রব্বে, হে আল্লাহ, হে প্রতিপালক, ইন্না হাওলাই কওমুন লা ইউমিনুন, এই জাতি ইমান নিয়ে আসবে না। ফাসফান, তখন আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, যখন নিরাশ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 13 বছর থাকলাম আর মাত্র কয়েকজন মুসলিম হইল, কেউ ইমান নিয়ে আসলো না, বড় বড় কাফের নেতাগুলি কেউ ইমান নিয়ে আসলো না, এখান থেকে আমাকে এইভাবে বিতাড়িত হতে হচ্ছে, আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিযোগ করে দোয়া করলেন, তখন ফাসফাহ আনহুম, এদেরকে ছেড়ে দাও, উপেক্ষা করো, কেউ যদি অন্যায় করে আর আপনি ছেড়ে দেন, একে বলা হয় ফাসফাহানু, উপেক্ষা করো, মারলো তারপর কিছু বলিয়েন না। নবী সাল্লামকে এই হুকুম ছিল, আবু জাহাল মারবে, আবু জাহাল মারছে না, সাহাবায়ে কেরামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতে পারছেন, ইচ্ছা করলে তো পিছন দিক থেকে মেরে দেওয়া যায়, মেরে দিয়ে টান দিলাম কোন দিকে, না, আল্লাহ বলছেন না, নিষেধ এটা, ফাসফাহানু, উপেক্ষা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কথাই বলতেন ওই আম্মারকে, ইয়াসেরকে, আম্মারের মা সোহাইব, সোমাইয়াকে, ইয়াসেরের বিবিকে, সাবরান আলে ইয়াসের, হে ইয়াসেরের বংশধর, ধৈর্য ধারণ করো, সবুর করো, আর কিছু বলতে পারছি না আমি, তোমাদের কোনো হেল্প করতে পারছি না, এতটুকু তোমাদেরকে শুধু আশ্বাস দিচ্ছি, এতটুকু তোমাদের সাথে ওয়াদা করছি, ইন্না মাউইদাকুমুল জান্নাহ, তোমাদের সাথে জান্নাতের ওয়াদা থাকলো, জান্নাতে দেখা হবে, জান্নাতে দেখা হবে, আর কিছু করে চোখের সামনে দেখছেন, সোমাইয়াকে শহীদ করে দেওয়া হইল, ইয়াসেরকে শহীদ করে দেওয়া হইল, বেলালকে সাজা শাস্তি দেওয়া হচ্ছে, সুবহানাল্লাহ, কিছুই বলতে পারছে না, সাবরান, ধৈর্য ধারণ করে, আর কিছু করতে পারছে, আল্লাহ বলছেন ফাসফানু, এই অবস্থায় যখন দুর্বল থাকবেন আল্লাহ বলছেন উপেক্ষা করো, ছেড়ে দাও তাদেরকে, ওয়াকুল, বলো সালাম, এই সালাম মানে দুয়ার সালাম না, সালাম মানে ভাই তোমার সাথে আমি তর্কে জড়াইতে চাই না, তোমার সাথে আমি বহস করতে চাই না, তোমার সাথে আমি বিতর্কে ঝগড়াতে জড়াইতে চাই না, ওকুল সালাম, মা সালাম, ভাই ছাড়ো, বাদ দাও, অকুল সালাম, বলে দাও যে সালাম, এটা বলে সালামে মুতারাকা, মানে কেটে পড়ার সালাম, সালাম দুই রকম, একটা হচ্ছে সালামে তাহিয়া, আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তির ধারা বর্ষিত হোক, আপনাদের উপর শান্তি হোক, এটা হচ্ছে সালামে তাহিয়া, গিফট, আর একটা হচ্ছে সালাম মুতারাকা, মানে কেটে পড়ার সালাম, আল্লাহ পাক ওয়াইজা খাতাবহুমুল জাহিলুনা, জাহেল মূর্খ লোক যদি আপনার সাথে মূর্খামি করে, আল্লাহ কি বলছেন, কালু সালামা, মানে কি বলবেন, সালাম আলাইকুম, না, কেটে পড়ো সেখান থেকে, কেটে পড়ার সালাম, তাড়াতাড়ি সেখান থেকে কেটে পড়ো, ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে, আর সেখানে আপনিও কি একদিক থেকে লেগে গেলেন, না, কেটে পড়েন, যদি মজলুমকে উদ্ধার করতে পারেন তো ঠিক আছে, আর যদি মজলুমকে উদ্ধার না করতে পারেন জুলুম থেকে, তাহলে সেখানে থেকে বাতিলের সাহায্য করিয়েন না আপনি, অকুল সালাম, বলে দাও যে সালাম, মানে তোমাদের সাথে তর্ক বিতর্কে জড়াতে চাই না, ফসাফাই আলামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে, শীঘ্রই জানতে পারবে, আল্লাহ ফাকরা বলে সূরা ফুরকানে উল্লেখ করেছেন আরেকটি আয়াতে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিলেন আর তারা অস্বীকার করলো, অধিকাংশ মক্কার মুশরিকরা, কুরাইশরা, নিজের বংশধররা সবচেয়ে বড় শত্রু হইল, তখন আল্লাহর কাছে তিনি অভিযোগ করেছেন অন্য এক ভাষায়, ইয়া রব্বি, হ্যাঁ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আল্লাহ, হে পরওয়ারদিগার, আমার কম, আমার জাতি, আমার বংশ কুরাইশরা, ইত্তাখাযু হাযাল কুরআন, এই কোরআনে করিমকে পিছনে ছেড়ে দিয়েছে, মানতে চায় না, মাহজুরা, কোরআন এদের কাছে পরিত্যক্ত, কোরআন মানতে অস্বীকার করেছে, এখানে ওটাকে আরেক ভাষা দিয়ে বলা হয়েছে ইন্না হাউলাই কওমুল লা ইউমিনুন, আল্লাহ, এই এমন এক জাতি আমার বংশধর কুরাইশ, এরা ঈমান নিয়ে আসবে না, আল্লাহ গো, আল্লাহ তুমি সাহায্য করো, তখন আল্লাহ পাক সান্ত্বনা দিলেন, ধৈর্য ধারণ করতে বললেন, আর বললেন যে কেটে পড়ো, এদের সাথে মারামারি, ঝগড়া, বিবাদে তুমি পড়তে যেও না, বরং ধৈর্য ধরারই আল্লাহ পাক তালকিন করেছেন মক্কায়। মদিনা আসার পরে আল্লাহ পাকের হুকুম আলাদা হয়েছে, এখন তোমাদের উপরে জুলুম করা হয়েছে, প্রতিশোধ নিতে পারো। অনুমতি দেওয়া হলো তোমাদেরকে জিহাদের, আল্লাহ পাক অনুমতি দিলেন জিহাদের, তারপরে প্রথম দিকে অনুমতি থাকলো, দ্বিতীয় পর্বে আল্লাহ পাক ফরজ করে দিলেন জিহাদ ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, কোরআন এবং হাদিস বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন, কোরআন সুন্নাহর দিকে মানব জাতিকে আহ্বান করার তৌফিক যেন দান করেন। সুবহান রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।